বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয় সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তেথাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাত্তিহম পনতপালভবদ্দীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তোরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদুরন্যম মায়ামিগ দৈতেপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎ পাদ পল্লব নখ চন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকবিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজ বিশ্বনাথ বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মদগো নসতি মাত্রে নমই সর্ব গুহাশয়ে, মনোগতিরবিচ্ছিন্ন গঙ্গাম্বদ অম্বদ। মদগো নসতি মাত্রেন ময়ি সর্ব গুহাশয়ে, মনোগতিরবিচ্ছিন্ন গঙ্গাম্বদ। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা হিস্ট্রি এবং অ্যালিগোরি হাট থেকে রেহাই না পাব, ততক্ষণ আমাদের হরিভজন শুরু হবে না। যতক্ষণ আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আনটিল অ্যান্ড আনলেস উই গেট রিচ অফ হিস্ট্রি অ্যান্ড অ্যালিগোরি উই ক্যানট স্টার্ট হরিভজন। যতক্ষণ না পর্যন্ত মানুষ ইতিহাস এবং নানারকম আষাঢ়ে গল্প, যেটাকে বাংলাতে আপনারা বলেন আষাঢ়ে গল্প, যতক্ষণ মানুষ ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে রেহাই না পায়, ততক্ষণ পর্যন্ত হরিভজনের কোনো সম্ভাবনা নাই। আর সম্পূর্ণরূপে এসবের থেকে রেহাই পাওয়া মানেই হল অবশ্যই তার হরিভজন শুরু হয়েছে, হরিভজন হচ্ছে। কথাটা পরিষ্কার করে বুঝতে পারলাম না। ইতিহাস মানে হলো, আমরা ছোটবেলায় ভাবতাম ইতিহাস মানে কিছু রাজরাজার যুদ্ধ কাহিনী, কিছু ঘটনা। পরবর্তীকালে বলা হলো মনুষ্য জীবনের যে ধারা বিভিন্ন সময়, সেগুলো যে বিচিত্র কথাগুলো তোলা রয়েছে সেগুলোকে ইতিহাস বলা। আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে, এই মনুষ্য জীবনে যে যে বিষয়গুলোকে মনের স্মৃতিপটে তুলে রেখে দিয়েছি, অবাঞ্ছিত বস্তু সেগুলো তুলে রাখার প্রয়োজন ছিল না, সেগুলোকে আমি দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনা পূর্বে পূর্বে কী ঘটেছিল সেগুলোকে আমার মনের স্মৃতিপটে আমি স্থান দিয়ে রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা যেগুলো আছে, যেগুলো আমরা আষাঢ়ে গল্প বলি, আমি স্বপ্ন দেখি এই এই জিনিস করব, এই এই করব বিভিন্নভাবে, তারপরেতে একটা এই এই পরিকল্পনা সমস্ত করে থাকে মানুষ। এই যে একটা চিন্তার প্রবাহ, জড় চিন্তার প্রবাহ, এইগুলোকেই সরস্বতী ঠাকুর বলেছেন যতক্ষণ পর্যন্ত না ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে মানুষ সম্পূর্ণরূপে রেহাই না পায়, ততক্ষণ পর্যন্ত তার হরিভজন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ব্যতিরিকভাবে আমরা যদি চিন্তা করে দেখি কথাটা বিশ্লেষণপূর্বক, যে এই ধরনের ঘটনা যেটা সরস্বতী ঠাকুর বলছেন কখনোই কারোর পক্ষে সম্ভব নয়, আর যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সে এই জড়জগতের ত্রিগুণের প্রভাব থেকে রেহাই পেয়েছেন, তা নাহলে এটা হতে পারে না। ত্রিগুণের প্রভাব থেকে, মনোধর্ম থেকে, সমাজ ধর্ম থেকে, লোক ধর্ম থেকে, বেদ ধর্ম থেকে, বিভিন্নভাবে তিনি টোটালি রেহাই পেয়েছেন বলেই আজকে সরস্বতী ঠাকুর এ কথা বলছেন। তাহলেই সে একমাত্র অত্যন্দ্রিয় জগতের, চিন্ময় জগতের, তুরীয় জগতের যে অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, তার ধাম, তার নাম, তার পরিকর বৈশিষ্ট্য, এগুলো আমাকে স্পর্শ করতে পারে গুরু বৈষ্ণবের কৃপাতে। কিন্তু প্রথম কথাই হলো ইতিহাস, প্রথম কথাই হলো ইতিহাস এবং আষাঢ়ে গল্পতে কেউই রেহাই পাবে না। কেন? এটা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত মানুষ সদ্গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত এই সবগুলো থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না, সম্ভব নয়। মনের যে স্বাধীন গতি, মনের যে স্বাধীন চিন্তা, এগুলো থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না। যখনই আমরা এহ দেহ মন বাক্য যা কিছু আছে, আমরা যতক্ষণ পর্যন্ত সদ্গুরু বৈষ্ণবের চরণে সমর্পণ করে না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে রেহাই পাব না। মনটাকে যতক্ষণ আমার বলে ধরে রেখেছি, তখন সে মনের মধ্যে কোনোরকমভাবে বিশুদ্ধ চিন্তার অবকাশ থাকবে না। কিন্তু যখনই এই মনটাকে, চঞ্চল মনটাকে আমি গুরু বৈষ্ণব চরণে সমর্পণ করে দিলাম, এই মনটা এখন আর আমার নয়, এরকম বিচার যখন সাধকের হৃদয়ে আসবে আত্মসমর্পণ পূর্বক, তখন আস্তে আস্তে সে দেহধর্ম, মনোধর্ম, সমাজ ধর্ম, বিভিন্ন রকম আইসোলেটেড এই যে বিষয়গুলো, টুকরো টুকরো খণ্ড খণ্ড বিষয়গুলো থেকে রেহাই পাবে, এবং রেহাই পেয়ে তার মনকে নির্মুক্ত করে মনোগতি রবিচ্ছিন্না, যে একটু আগে আমি শ্লোক বললাম, মদগুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে মনোগতি রবিচ্ছিন্না গঙ্গাম্বস যথা গঙ্গাম্বস অম্বদ, যেমনভাবে গঙ্গা গোমুখ থেকে উৎপন্ন হিমালয়ের তটিনী তরঙ্গা সম্পূর্ণরূপে কোনো বাধাবিঘ্ন না পেয়ে, সমস্ত বাধাবিঘ্ন উপেক্ষা করে সমুদ্র অভিমুখে প্রস্থান করেছেন, সমুদ্রে গিয়ে মিলন হওয়ার পর তার পথে শান্তি। ঠিক সেই রকম কপিলজি মহারাজ মাতা দেবাহু থেকে বলছেন, মদগুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে, আমার অপ্রাকৃত গুণগাথা, চিন্ময় গুণগান, হরিকথা হরিগাথা কীর্তন শুনতে শুনতে কি হয়, মনোগতির অবিচ্ছিন্না, এই মনের গতিটা নিরবচ্ছিন্নভাবে আমার দিকে প্রবাহিত হয়, ঠিক যেমন গঙ্গা দেবী, গঙ্গা মাতা সম্পূর্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছেন, এটি হলো আসল কথা। সকালে সাংখ্যযোগের কিছু সামান্য আলোচনা করা হয়েছিল, সাংখ্যযোগের আলোচনার যে বিষয়বস্তুগুলো আমি তুলেছিলাম, তারা বাস্তবিক হৃদয় দিয়ে এসব কথা শ্রবণ করেছেন, তারা বুঝতে পেরেছেন সাংখ্যতত্ত্ববিজ্ঞান উপদেশ পাওয়ার একমাত্র কারণ হল, সাংখ্যতত্ত্ববিজ্ঞান উপদেশ পাওয়ার একমাত্র কারণ হল যে আমি প্রকৃতিজয়ী গুণই, প্রকৃতির যে গুণাবলী আছে, এ প্রকৃতিতে আমার যে জন্ম হয়েছে, কেন জন্ম হলো, কী কারণে, আর জন্মাবার পর আমি কেন কষ্ট পাচ্ছি, প্রকৃতির যে আমি ২৪টা তত্ত্ব, কখনো ২৬টা তত্ত্ব বলেছি, কখনো ২৮টা, সেগুলো কীভাবে আমাকে পীড়া দিচ্ছিল, কীভাবে ইন্টার রিলেটেড আমার সঙ্গে জড়িত হয়ে পড়েছে, বাস্তবিক আমি যদি শুদ্ধ আত্মা, আমার যে শুদ্ধ আত্মার যে অনুভব, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর থেকে পরিমুক্ত হতে পারছি না। যখনই আমি অনুভব করছি এগুলো সব অনাত্ম বস্তু, আমি যে শুদ্ধ আত্মা, আমি কোনো দেহ নয়, আমি এসবের মধ্যে জড়িত হওয়ার প্রসঙ্গে আমি যেতে পারি না, কখনোই নয়, এগুলো হয়েছে আমার অজ্ঞান অজ্ঞানতাবশত, যেটা আমি সকালেও আলোচনা করেছিলাম, যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এইবতে আদ্যন্তবন্ত কন্তীয় ন তেসু রমতে বুধাহা। এটা হচ্ছে প্রাইমারি কথা। আর এগুলো থেকে যখনই ইন্দ্রিয়গণের ভোগবৃত্তি স্তিমিত হবে অর্থাৎ থেমে যাবে, ভোগবৃত্তি আমি বন্ধ করে দেবো, কেন আমি ইন্দ্রিয়গণের গোলামি করতে পারবো না, এতদিন করে দেবাহতি মাতা বলছেন আমার এই অবস্থায় দাঁড়িয়েছে, আমি এতদিন এদের গোলামি করেছিলাম, আজ আমার এই অবস্থা দাঁড়িয়েছে, আমি আর এদের নির্বিন্না নিতরম ভুমান অসদেন্দ্রিয় তর্শনাথ যেন সম্ভাস্যমানেন প্রপঞ্জ আন্ধ্যম তমহ প্রভু। এটি তো প্রশ্ন ছিল, দেবাহতী মাতার প্রশ্ন ছিল, দেবাহতী মাতা এটি ভাইটাল কোশ্চেন, প্রথম কোশ্চেন। আমি এই জড় বিষয়গুলো ভোগ করতে করতে ইন্দ্রিয়গুলোর দ্বারে আজ আমার এই রকম অবস্থায় আমি পৌঁছে গেছি, আর আপনি ভূমা পুরুষ পরাৎপর অখিলেশ্বর আমাকে আপনি বাঁচান, এখন বলছেন ছেলে বলছেন না, ভূমা পুরুষ সেই ভগবান তিনি আমাকে রক্ষা করুন দয়া করে, আমি অজ্ঞানেতে পড়ে গেছি, তম অন্ধকার। আর তম অন্ধকারের বিশেষ, তম অন্ধকারের ব্যাখ্যায় শ্রী চৈতন্য চরিতামৃত বলেছেন, অজ্ঞান তমের নাই তমের নাম কইয়ে কৈত্যব, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এইসব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত্যব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। কৃষ্ণ ভক্তি নট এ ম্যাটার অফ যোগ, কৃষ্ণ ভক্তি এই অনন্ত ব্রহ্মাণ্ডে যদি বলে সবচেয়ে বড় সম্পত্তি কি আছে, যদি কেউ বলে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় সম্পত্তি কি আছে, সেইটি রায় মহাশয় এবং শ্রীমন মহাপ্রভুর সঙ্গে গোদাবরী তীরেতে রায় রামানন্দ সংবাদ উপলক্ষে, জীবের সর্বশ্রেষ্ঠ সং সম্পত্তি হল কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা। এগুলো গল্প বলে মনে হয়, আমি জানি এগুলো গল্প বলে ততক্ষণ মনে হবে যতক্ষণ আমরা ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে সম্পূর্ণ পরিমুক্ত হয়ে ভজনে যতক্ষণ নিয়োজিত না হব ততক্ষণ এসব কথার বাস্তবিক উপলব্ধি হওয়ার সম্ভাবনা নাই। এখানে কপিলজি মহারাজ সুন্দরভাবে এইসব কথা বলেছেন, এইসব কথা বর্ণনা করেছেন যে কীভাবে জীব এইসব ভয় থেকে পরিমুক্ত হতে পারবে, পরিমুক্ত হয়ে আমার চিন্তনে ব্যপ্ত হবে। এইভাবে যেভাবে বলছেন যেমনভাবে শালক্য শাস্তি সামীপ্য সারূপ্যৈকত্যম অপি উত দীয়মানম ন গৃণন্তি বিনা মৎসেবনম জানাহা, যদি আমার ভক্তকে কেউ বলে যে তুমি কি চার রকমের যে মুক্তি আছে শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য এইসব মুক্তিগুলো কি নেবে, সে বলবে কখনোই নেব না। কেন বলছেন এইসব তারা চাইবার কোনো রুচি থাকে না, ভক্তি সম্বন্ধে বলা হয়েছে সা অমৃত স্বরূপা জং লব্ধ্যা চ পরম লাভম ন মন্যতে অধিকম, ভক্তি এমন একটা জিনিস যেটা লাভ করার পর কোনো জীবাত্মা আর অন্য কিছু লাভ করতে চায় না, অন্য কিছু লাভকে আর লোভনীয় বা আমার লাভ করা উচিত বলে মনে করতে পারে না। তাও আবার যে শুদ্ধাভক্তি হয়, শুদ্ধাভক্তির কথাই এখানে আলোচনা করছে। কেন শুদ্ধভক্তি না হলে মদগতি মদগুণ শ্রুতিমাত্রে মহীসর্ব গুণা গুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্বস অম্বধৌ, যথা গঙ্গাম্বস অম্বধৌ, এটা লাভ হতো না, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। নিরবচ্ছিন্ন যে ভক্তিটার মধ্যে কোনো ইন্টারাপশন, কোনো বাধা নাই, যে ভক্তিটা স্বাভাবিকভাবে নিরবচ্ছিন্নভাবে ঐকান্তিকভাবে ভগবানের দিকে গতিশীল, যে ভক্তিটার মধ্যে বাধা আছে, যে ভক্তিটার মধ্যে গ্যাপিং আছে, এ ভক্তি হয়েছিল কিছুক্ষণ আবার বিষয় চিন্তা হলো আবার ভক্তি হলো, এ ভক্তিটার মধ্যে কোনো শুদ্ধতা নাই, এ ভক্তির মধ্যে কোনো শুদ্ধতা নাই, যেটাই স্পন্টেনিয়াস, যেটা নিরবচ্ছিন্নভাবে হৃদয় থেকে উদিত হয়, সেই ভক্তিটাই হলো আসল ভক্তি। সে ভক্তিটার মধ্যে কোনো হেতু থাকে না, কোনো কারণ থাকে না, কেন আমি ভগবানকে ভক্তি করতে পারি যদি ভগবান এই সবগুলো দেন, এরকম কোনো রকম হেতু যেখানে অবস্থিত নেই সেইখানে বলা হয় শুদ্ধ ভক্তি। কোনো ভক্তকে যদি বলা হয় যে আপনি কি এই চার রকমের মুক্তি নেবেন, সে বলবে কখনোই না। কেন? বলে আমি দীয়মানম না গিনন্তি বিনা মৎ সেবনম জানা, এই ধরনের চারটে মুক্তি দিলেও তারা ভগবানের বিশুদ্ধ সেবা ছাড়া কোনো কিছু নিতে চান না, কারণ সেবা সুখ দুঃখ পরণ সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ। সেবা ঘটিত যে সুখ সেটা কি কেমন সেটা আমি গল্প করে তোমাদের কাছে আপনাদের কাছে বর্ণনা করতে পারব না, যার এই অবস্থাটা হয়েছে তিনি ছাড়া আর কেউ বলতে পারেন। আমি একমাত্র একমাত্র সেবা সুখ কি সেটা যে সেবা লাভ করেছে, ভক্তি লাভ করেছে, ভক্তি মানে সেবা লাভ করে, সেই ছাড়া কেউ বলতে পারবেন না। কেন? বলে এটা এরকমই বস্তু। বলে একটা উদাহরণ দেয়া হোক, একটা জন্ম থেকে একটা বোবা ছেলে আছে, বোবা ছেলে খুব সরল, সে কথা বলতে জানে না। টিকাকাররা এইসব উদাহরণ সুন্দর দিয়েছেন। বলে সেই বালকটাকে সে গরিব ঘরের ছেলে, কোনো দিন কিছু ভালো মন্দ পায়নি, শুকনো রুটি আর লঙ্কা এইসব খেয়ে তার জীবনযাপন করেছে। তাকে কোনো একটা পরিস্থিতিতে একজন ভালো ভালো মিষ্টি, যা কোনো দিন ও খায়নি, সেই সব মিষ্টিগুলো রসমালাই আদি বিলাবড়ি এসব খাওয়াচ্ছে, খালি বলছে কেরম লাগছে, ও চোখটাকে বড় বড় করছে আর মুখটাকে কথা বলতে পারছে না, বোবা করছে। ঠিক যেমনভাবে বোবা কিছু বলতে পারে না, খালি তার মুখের এক্সপ্রেশন, মুখের হাবভাব এবং তার যে বিকাশ, কেন মনের ভেতরের যা বৃত্তি সেটা আমার বাইরে প্রকাশিত হয় সেটাকেই বলে হাবভাব। হাবভাব কাকে বলে? মনের ভেতরে যে বৃত্তিগুলো আমার উপস্থিত হয় তার যে বাইরে সঞ্চারিত হয় তার প্রভাবটা যে বাইরে পড়ে সেটা বলে হাব আর ভাব। হাবভাবের নাম হলো এই। এখন তার হাবভাব দেখে বোঝা গেল সে খুব আনন্দ পাচ্ছে। আমি একটা আরও উদাহরণ দিই সুন্দর, আমাদের গৌরনীতার পিসিমা বৃন্দাবনে, তিনি অত্যন্ত বড় ঘরের মা ছিলেন, মানে কন্যা, তিনি সব ছেড়ে দিয়ে চলে গেছেন, সেখানে গিয়ে গৌরনীতায় সেবা করেন, গৌরনীতাকে ছেলে হিসেবে ভালোবাসেন, গৌরনীতাকে কানও ধরেন, বকেন, সব কিছু করেন। গৌরনীতায় চোখের সামনে গৌরনীতায় দেখছেন গৌরনীতায় বৃষ্টিতে চলে যাচ্ছে, এই বৃষ্টিতে বেরোস না, কেউ কে কার কথা শোনে, গৌরনীতে চলে গেল চোখের সামনে দেখছে হেঁটে হেঁটে গৌরনীতে, সেই গৌরনীতে এখনও আছে, বৃষ্টিতে ভেজে একেবারে চান হয়ে পরে খেলতে খেলতে এলো, এসে দেখে সর্দি লেগেছে, সে বিগ্রহ কি করছেন দাঁড়িয়ে রয়েছেন, বিগ্রহতে সর্দি পড়ছে, পিছিয়ে আবার নাক কাপড় নিয়ে বলছে এই এখানে ঝাড় এখানে। এই যে কিন্তু এটা সবার কাছে প্রকাশিত হবে না, সবার কাছে এটা প্রকাশিত হবে না, গৌণিতাই কে বলছে আমি কি করে সেবা করব, আমার শরীর খারাপ, বলে কোনো চিন্তা নেই। যেমন মা ছেলেদের সেবা করে, তুমি গায়েতে গোবর মাখো, ভাইয়ের মেয়েকে আমাদের খাওয়াও, সব কিছু কর, হয়ে গেল। ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যো সমা যো সমাতাহা স ঈশ্বরহা, ঈশ্বর যিনি যা করা সম্ভব নয় তাই তিনি করতে পারেন, তার নামে ঈশ্বর। ঈশ্বরকে যদি আমরা আমাদের কিছু ক্রিয়াকর্ম আর রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কনফাইন করে ফেলি, বেঁধে ফেলি, তাহলে তার ঈশ্বর তো সিদ্ধি হয় না। ভালোবাসার জোরে ভগবানকে বাঁধা যায়, এটা একশো বার। তাহলে ভক্তি কি বস্তু? যারা ভক্তি করেছেন ভগবানকে, ভালোবেসেছেন, আত্মবধ সেবা করেছেন, তারা ছাড়া বাইরের কেউ লোক এসব বলতে পারে না। শালক্য মানে হলো কি, চার রকমের মুক্তির কথা যে বলা হলো একটু বলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব, আর দেরি করা যাবে না। শালক্য মানে হলো ভগবানের লোক, অর্থাৎ ভগবান যেখানে থাকেন সেইখানে গিয়ে আমি পৌঁছাব, সেটাকে বলে শালক্য, বৈকুণ্ঠে গিয়ে পৌঁছল। শাস্ত্রী মানে হলো ভগবানের সমান ঐশ্বর্য লাভ। সামীপ্য মানে হলো ভগবানের সামনে সামনে থাকব। আর সারূপ্য মানে হলো ভগবানের সমান রূপ পাব। আর একটা আছে, এর নাম হলো সাযুজ্য। যে সাযুজ্য মুক্তি ভক্তের চাইতে হয় লজ্জা ঘৃণা ভয়, সাযুজ্য চাইতে ভক্তের লজ্জা ঘৃণা এবং ভয় হয়। কারণ কি? সাযুজ্য মাঙিতে ভক্তের হয় লজ্জা ঘৃণা ভয়, মৃত্যু বাঞ্ছে তবু সাযুজ্য না লয়। কথাগুলো বুঝতে হবে। তারা পাঁচ রকমের মুক্তি আমরা পেলাম, এক হচ্ছে শালক্য, শাস্ত্রী, সামীপ্য, সারূপ্য, আর সাযুজ্য যেটা আমরা উল্লেখ করা হয়নি এখানে। কেন সাযুজ্য একদম, সাযুজ্য মানে হলো ভগবানের যে অঙ্গে মিলে যাওয়া। কেউ ভগবানের বিগ্রহ সাযুজ্য হয়, আর ভগবানের যে অঙ্গজ্যোতি তাতে মিলে যায়, দুরকম সাযুজ্য হয়। যেটা এখান থেকে যোগী জ্ঞানীগণ যায়, এখান থেকে ব্রহ্মেতে মিলে যাওয়ার যে চেষ্টা করেন, সেটা হলো কি, সেই ব্রহ্মেতে গিয়ে ইম্পার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স, এটাকে বলে ভগবানের নির্বিশেষ জ্যোতি। জ্যোতি একটা জ্যোতি ঠিকরে পড়েছে, সেই জ্যোতিটার মধ্যে গিয়ে ওরা মিলে যান। কিন্তু জ্যোতির অভ্যন্তরে ইয়ং শ্যাম সুন্তরম মচিন্ত রূপম, এটা একমাত্র ভক্তগণ ছাড়া কেউ জানে। জ্যোতি যেটা দেখছো সেই জ্যোতিটা ভগবানের। তোমরা এত বোকা, জ্যোতি পর্যন্ত গিয়ে ঠেকে গেলে কেন? আর একটু এগো, জ্যোতির ভেতরে ঢোকো। বলো না, আমাদের আর ইচ্ছা নাই, আমরা জ্যোতি পর্যন্ত থাকব। কারা যায়? যারা জ্ঞানী তাহলে ব্রহ্মে গিয়ে লীন হয়ে যান। ব্রহ্মে গিয়ে যারা লীন হয়ে যেতে চান তারা ব্রহ্ম সাযুজ্য লাভের জন্য এই প্রচেষ্টা করে। আর বিগ্রহ সাযুজ্য ভগবানের সেটা কীরকম? বলে ভগবানের চরণে, ভগবানের চরণ কমলে আমরা দেখব দশম স্কন্ধে, শিশুপালকে যখন তিনি চক্র দিয়ে ছিন্ন করে দিলেন গলা, সেখানে আমি প্রসঙ্গ আলোচনা করব, তখন সেই শিশুপালের আত্মা সমস্ত ঋষি মুনি এবং দেবগণ সমস্ত কোটি কোটি জনসাধারণের সামনে দেখল, সে প্রদীপের মতো আস্তে আস্তে গিয়ে ভগবানের চরণ কমলে গিয়ে মিলে গেল। এটাকে বলে ঈশ্বর সাযুজ্য। আর একটাকে বলা হয়েছি ব্রহ্ম সাযুজ্য। ঈশ্বর সাযুজ্য এবং ব্রহ্ম সাযুজ্য দুটোই আমরা, কোনোটাই আমাদের লজ্জা হয় এবং আমরা ঘৃণা করি। কারণ কি? বলে ভগবানের সঙ্গে সাযুজ্য প্রাপ্তি হওয়ার মানে হলো আত্মহত্যা করা। বলে কেমন? বুঝতে পারলাম না। বলে আমি অঙ্গজ্যোতিতে বা ব্রহ্মজ্যোতিতে মিলে গিয়ে, যেমন মানুষ দেখবেন ধনী ধনী ঘরের লোকেরা কী করেন, তারা অত্যন্ত বেপথে চলে গেছে, অত্যন্ত নোংরা পথে, তারা কি করে না, কোটি কোটি টাকা বাবার আছে, সেগুলো প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন হাজার হাজার টাকা এভাবে ওড়ায়। কি করে? বলছে তারা প্রথমে অত্যন্ত দামি ব্রাউন সিগার নিয়ে নিল, তারপর কি করবে, ভালো জায়গায় যাবে, সেখানে গিয়ে কি করবে, অ্যাকোয়ারিয়ামে, অ্যাকোয়ারিয়াম আছে, সেখানে বিষাক্ত সাপ আছে, ভয়ঙ্কর বিষাক্ত, মানে কল্পনা করা যায়। সেই অ্যাকোরিয়ামের গায়ে যে ছোটো ছোটো ফুটো আছে এরকম, সেই ফুটোতে ওরা সেই মালিককে হাজার হাজার টাকা দেবে, তারা কি করবে এই জীবটাকে এগিয়ে দেবে ফুটো দিয়ে, সাপ কি করবে এই জীবতে ছোবল মারবে, ছোবল মারার সঙ্গে সঙ্গে হিরোইন অলরেডি পেয়েছে, এবার ঢলে পড়লো, এবার তাদেরকে নিয়ে গেলে একটা ঘরে ফেলে রেখে দিল। এবার সে সাত দিন দশ দিন যতদিন খুশি এই নেশা না কাটবে ওরম পড়ে থাকবে। এরকম ধরনের এটাকে বলে স্ন্যাক বাইট, স্ন্যাক বাইট খা আধুনিক ব্যক্তি যারা আছে আধুনিক তারা এইসব করেন। তো এরকমভাবে দেখা যায় যারা মনে করবেন ব্রহ্মেতে গিয়ে আমি মিলে যাব, তাদের যদি প্রশ্ন করা হয় ব্রহ্মেতে মিলে গিয়ে তুমি কি করবে, বলে আমি মিলে যাব বুধ হয়ে পড়ে থাকবো, যেমন নেশা করে লোক চেতনা থাকে না বুধ হয়ে পড়ে যা ডুবে যা, বলে তো মহামূর্খ ভগবানের ব্রহ্মেতে এভাবে মিলিয়ে গিয়ে তোমার সুবিধাটা কী হবে, কারণ তুমি যদি এই জ্যোতিটাকে ভেদ করে আরও ভজন করে ভগবানের ভক্তি করে যে ভগবানের কাছে যেতে পারতে, তাহলে ভগবানের সঙ্গে ভক্তি বিনিময় করতে পারতে। ভক্তি বিনিময় তার মানে ভক্তি বিনিময় কথাটা বললেন কেন, মানে ভগবানে কি আবার ভক্তি করবে নাকি, বলে হ্যাঁ ওই জন্য ভক্তি বিনিময় বললাম। ভক্ত যেমন ভগবানকে ভক্তি করবে, আবার ভগবানও ভক্তকে ভক্তি করবে, সে আবার কেমন বলছে শাস্ত্র বিচার করে বলছেন ভগবান ভক্ত ভক্তিমান, ভগবান ভক্ত ভক্তিমান আর ভক্ত ভগবানের প্রতি ভক্তিমান। এইগুলো আমি সব প্রমাণ দেবো, বিভিন্ন প্রমাণাবলী আমি উল্লেখ করব, এ এখন শুরু হবে ভগবানের চতুর্থ স্কন্ধ থেকে আরম্ভ করে আস্তে আস্তে চলবে দশম স্কন্ধে, সব আরও পরিপূর্ণরূপে এইসব আলোচনা দানা বাঁধবে, এখন এইসব আলোচনা বেশি করে সময় দিতে পারছি না। তাহলে কেউ কোনো ব্যক্তি যদি ব্রহ্মেতে মিলে যায়, তাহলে ভগবানকে যে উপনিষদে রস বৈষ বলা হয়েছে সেই ভগবানের সেবা করতে গিয়ে কীরকম আনন্দ, ভগবানের সেবা করতে গিয়ে কীরকম আনন্দ, ভগবানকে সুখী করা আর তার ফলে ভগবান সুখী হলো আমিও সুখী হওয়া, এর জন্য যে পারস্পরিক যে বিনিময় ভক্তির একটা আনন্দ, এটা এটা আস্বাদন করা সম্ভব হবে না। আমি একটা সাধারণ উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে, যেমন উদাহরণস্বরূপ বলা যাবে কোনো একটা বস্তুকে আস্বাদন করতে গেলে, তাহলে আস্বাদক যিনি আস্বাদন করবেন, আস্বাদক মানে যিনি আস্বাদন করবেন, আস্বাদ্য বস্তু যেটা আস্বাদনের বিষয় এবং আস্বাদন নামক যে ক্রিয়াটা, এই তিনটে পরস্পর না থাকলে তাহলে আস্বাদ্য বস্তু আস্বাদক আর আস্বাদন তিনটে যদি না থাকে তাহলে সুবিধা হবে না। তাহলে আমার সম্মুখে একটা অপূর্ব মিষ্টি পড়ে রয়েছে চোখের সামনে, কিন্তু ওই মিষ্টিটা এটা যতক্ষণ আমার জিহ্বার সঙ্গে সংযোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটার আনন্দ নিতে পারছি না। তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা এই দাঁড়ালো, ওই যে আস্বাদক যিনি আছেন তিনি ওই আস্বাদ্য আস্বাদনের বস্তু ওই সুমিষ্ট অপূর্ব একটা মিষ্টি সেটাকে জিহ্বার সঙ্গে কন্ট্যাক্ট করলেন, তারপরে আস্বাদন নামক ক্রিয়াটা শুরু হয়ে গেল। এরকমভাবে আমরা যদি বিচার করে দেখি, যদি আস্বাদক আস্বাদন আর আস্বাদ্য এই তিনটের পুরো এটাকে প্রভুপাদ জানিয়েছেন ত্রিপুটি বিনাশ, এটাকে কি বলা হয় ত্রিপুটি বিনাশ, অর্থাৎ আমি এর কোনো চিহ্ন রাখবো না, কে কাকে ভোগ করব কিছুই না, ভক্ত ভগবানের থেকে সেবা নেবেন সুখী হবেন, ভগবান যেহেতু রসময় ভগবানের সঙ্গে সেবা করে আমিও সুখী হব, এই যে আস্বাদন হবে ভক্তি একটা আস্বাদনের বস্তু, সেটাকে চিন্তা না করে যদি ভক্ত আত্মহত্যা করতে যায় অর্থাৎ সেখানে গিয়ে ব্রহ্মেতে গিয়ে মিলে যায়, তাহলে সেখানে সেই নেশাগ্রস্ত ব্যক্তি যেমন চুপচাপ বুঁদ হয়ে পড়ে থাকে সেরকম পড়ে থাকে, তাতে লাভ হবে না কিছু। সেই জন্য শালক্য মুক্তি কথা বিক্রি কদাচিত যদি কেউ চেয়েও বসে ঠিক আছে, ইটস ওকে, চাইতে পারে, কিন্তু শাস্ত্রী সামীপ্য সারূপ্য এগুলোও চাইতে পারে, কিন্তু কোনো মতে তারা সাযুজ্য মুক্তি চাইতে পারে না। কেন? সাযুজ্য মাঙিতে হয় ভক্তের লজ্জা ঘৃণা ভয়, মৃত্যু চাইবে তথাপি সাযুজ্য বলে মুক্তি চাইবে না, এতে খুবই দুঃখের বিষয়। যাই হোক, আমি আর অধিক আলোচনায় না গিয়ে এখানে অধার্মিক গণের তামসী গতি কীভাবে নরক আদি ভোগ করে এ সম্বন্ধে বিশাল আলোচনা এর মধ্যে রয়েছে, এখানে রয়েছে, পঞ্চম স্কন্ধেতেও রয়েছে, কীভাবে কীভাবে জীব নিজের কর্মফলেতে গতাগতি করে নরকেতে, নরকেতে বিভিন্ন নরকের আবার ভাগ আছে বীভৎস, এইসব নরকে গতাগতি করে, কোন কোন পাপের জন্য কোন কোন নরকে, পঞ্চম স্কন্ধ। এবং এখানেও কপিলদেব বলেছেন, মা কেউ যদি ভাবে যে নরক বলে কিছু নেই, সে মূর্খ, নরক আছে, সেখানে জীবকে বিভিন্ন এই জন্মে তো ভোগ করবেই সুখ দুঃখের যে ফল যেটা ভোগ করছে, অনেকে মূর্খের মতো এই জগতেই সব, আবার পর জগৎ কি, এরা চার্বক, চার্বক বলে আমাদের একটা একটা ঋষি আছে, সে হচ্ছে একবারে নির্বিশেষবাদী, শুধু তাই না একবারে কাঠখোট্টা, সেই চার্বকের নীতি, সে কোনো রসকস নেই সে ঋষির, চার্বকের নীতি একবারে শুকনো। সে কি বলছেন, বলছেন এই দেহটা যখন আগুনে পুড়ে যাবে তখন আবার কি থাকবে বাবা, কিচ্ছু নেই, ওই জন্য যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ খাও পিও জিও, হিন্দিতে বলে এনজয় ইয়র সেলফ, ইংরেজিতে বলা হয়, সেটাকেই চার্বক বলছে, যাবত জীবেত সুখম জীবেত, যাবত জীবেত সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। কি বলছেন চার্বক, কি বলছে চার্বকের দুষ্ট নীতি, খুব বাজে নীতি একেবারে, এই চার্বকের নীতিতে এই জগতের লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক চার্বকের নীতিতে চলছে, নিশ্চয়ই চার্বক দেখি যে পথ, তারা সেই নীতিতে বিশ্বাসী। সেরে বলছেন যতদিন বাঁচবে সুখে বাঁচো, বহাল তবিয়াতে একেবারে, যদি পয়সা কড়ি না থাকে ধার করে ঘি কেনো, কেনে খুব খাও, আর সর্দিতে না পারলে কী আর হবে, বলে মরে গেলে মরে যাব, আর পুড়িয়ে দিলে আর কি থাকবে, কিছুই থাকে না, ওসব বাজে, ওসব বাজে কথা বলেছে, পুড়ে গেলে আবার শরীরে কিছু থাকে নাকি, কিছু থাকে, এইসব, অর্থাৎ পুনর্জন্ম আদি সব, এই মানে নাস্তিক। চার্বকের নীতিকে বলা হয় কি, চার্বকের নীতিকে বলা হয় নাস্তিক্য নীতি, টোটালি নাস্তিক, বিভৎস একেবারে। তাহলে অনেকে ভাবেন এসব কিছু নেই, এসব আর মজা করে নে, ফুর্তি করে নে, কিছু নেই এসব, আর নরকে গিয়ে জীবের কীরকম কষ্ট হয়, নরকে গিয়ে কীরকম কষ্ট হয়, নরকস্থ ওপি দেহম বই ন পুংসাম ত্যাক্তমি ক্ষতি, নর বলছেন নারক্যাম নিবৃত সত্যাম দেব মায়া বিমোহিত, নরকে যখন যায়, অনেক ব্যক্তি এরকম পাষণ্ড আছেন যারা বলেন মহারাজ এই দেহটা তো এখানেই ছেড়ে যাচ্ছি, তারপরে বা তো আত্মা থাকে, আত্মা থাকলে পরে সে আবার কোথায় কি কষ্ট পাবে। ভাগবত শাস্ত্রে পরিষ্কার বর্ণনা রয়েছে, মহাভারতে বর্ণনা, অন্য অন্য জায়গায়, যে মানুষ যখন এই জড়দেহটাকে ছাড়বে, মখন মানুষ এই জড়দেহটাকে ছাড়বে, তখন যমরাজজি মহারাজের কৃপায় তার একটা যাতনাময় দেহ প্রাপ্ত হবে। কি দেহ? ওটাকে বলে যাতনাময় দেহ। ওই যাতনাময় দেহের স্পেশালিটি কি না, ওই যাতনাময় দেহে তোমাকে অজস্র যাতনা দিলেও তুমি মরবে না, তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবে, তুমি পুড়বে চিৎকার, আবার পুড়ি, আবার গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে ফুটন্ত তেলে, কোন কোন পাপেতে কোন কোন নরক ভোগ করতে হয়, কোনো কোনো কপ থুতু এর লালার একটা কুণ্ড আছে ওর মধ্যে ডোবাবে, যে যে পরস্ত্রী সঙ্গ করেছে নোংরা তাদের কী কী গতি, বিভিন্ন পাপের কেউ মদ্যপান করেছে, কে কেউ নোংরা কাজ করেছে, চুরির হাজে যত রকম পাপ আছে, ইন টোটো একটা একটা করে পাপের সব এক্সক্লুজ আলাদা আলাদা বর্ণনা, এইরকম পাপে এই এই নরকে এই যন্ত্রণা হয়। আর ভাগবত শাস্ত্র বর্ণনা করেছেন, অন্য অন্য পুরাণেও আছে, যে যমরাজি মহারাজের সেই জায়গায় নৈঋত্যকোণ, নৈঋত্য মানে দক্ষিণ পশ্চিম কোণের দিকে 99,000 যোজন দূরে, সেখানে যমরাজের রাজধানী, যমরাজি মহারাজ যেখানে থাকেন তার পাশে বিভিন্ন জায়গায় সাজানো আছে ভবন, বিভিন্ন লক্ষ লক্ষ জীব তাদের ট্রিটমেন্ট করার জন্য, শাস্তি দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা আছে, সেখানে হাজার হাজার যমরাজের পরিকরবৃন্দ আছে, তারা এক একজনকে ধরে নিয়ে আসছেন মারধর করে। যখনই এখান থেকে ধরে নিয়ে যায়, এখান থেকে আত্মাটা, আমরা অজামিলের কাহিনী প্রসঙ্গে এটা আলোচনা করব, যখনই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, অনেকের এখানে এক্সপিরিয়েন্স থাকতে পারে, কাউর জীবনে তিনি হয়তো দেখে থাকতে পারেন, কোনো জীবাত্মা অর্থাৎ তার বাবা হতে পারে, ঠাক যেই হতে পারে, বা দুষ্ট প্রকৃতির কোনো কাকা হতে পারে, হতে পারে মারা যাওয়ার সময় তাদের ভয়েতে পেচ্ছাপ পায়খানা করে দেয়। অনেকেই খেয়াল করেছেন কি না করেছেন আমি জানি না, ওটা কেন করে বলছে, ওই যে বিভৎস রূপ দেখে, যমদূত এসে গেছে ওটা দেখে ভয়েতে কাঁপতে কাঁপতে পেচ্ছাপ পায়খানা করে দেয়। যমদূত তাকে যখন দেহ থেকে বার করে নিয়ে আত্মাকে নিয়ে যায়, মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়, তার বর্ণনা আছে সমস্ত পঞ্চম স্কন্ধে, বেদারক পেটাতে পেটাতে, মানে সে মানে কল্পনা করা যায়, সে কোল দিয়ে বেঁধে আ পারছে না, এরকম করতে করতে তাকে নিয়ে যায় রাস্তায়, বিভৎস হিংস্র কুকুরগুলো কামড়ায়, এইরকমভাবে নিতে নিতে তারপর ওখানে নিয়ে গিয়ে ওখানে বিচার হয়। কপিলজি মহারাজ মাকে বলছে, দেখো মানুষের যখন শেষ সময় হয়, মানুষ তখন তার যে সারা জীবনে এসে নোংরা কাজকর্ম করলো, বিভৎস কাজকর্ম করলো, এগুলো সে করে বললো সারা জীবন এসব করলো, আর অন্তিমে তার গলা বুক বক্ষ এসব কফেতে কফেতে আটকে গেছে, কণ্ঠম কণ্ঠ ঘুরঘুর আয়াতে, কণ্ঠ তো ঘরঘর করছে কফেতে, বলছেন কি বলছেন, বায়ুন উৎক্রমত উত্তর কফ সংরুদ্ধ নাড়িনা কাস শ্বাস কৃতায়া সকণ্ঠ ঘুরঘুরায়তে। আজ তখন কি হয় বলছে, কণ্ঠ একেবারে চোখট হয়ে গেছে, আটকে গেছে, ঘরঘর করছে, বিভৎস অবস্থা, যেটা আমাদের কুলশেখরজি বলছেন অত্যন্ত কাতরভাবে ভগবানকে, সেটা কালকে সকালবেলা আমি তুলব, হাওড়ার সব জায়গায় সব তুললে ভালো লাগে না, সেখানে কুলশেখর মহাভক্ত ভগবানের, তিনি এটা শেষ সময় এরকম ভগবানকে কাতরভাবে বলছেন যে কীরকম অবস্থা হয় মরণের সময়, আর সেই সময় শয়ান পরি সচদ্ভি পরিবীত সবন্ধুভি, তখন মৃত্যুর সময় যখন কঠোর যন্ত্রণা, সেই সময় পূর্বে আমি কত কত নোংরা কাজ অজস্র করেছি, সেই সব কথা চিন্তা করছে, আর চিন্তা করে তার বন্ধু, তার আত্মীয় পরিজন যারা রয়েছেন চারিদিকে ঘিরে রয়েছেন, সকালবেলা যেমন আলোচনা করেছিলাম, চারিদিকে ঘিরে রয়েছে, সে বুড়ি মারা যাচ্ছে, তাকে বলছে তুমি তো, তোমাকে তো হরিনাম করতে বলে গেছেন মহারাজ, বলা আমি অত কথা বলতে পারি না, অথচ সে রাজ্যের কথা বলছে, ওই যে টাকাটা ওখানে রাখা আছে LIC-তে, এটা শুনিস, এই নাতনিটা বড় হলে এ কিন্তু একে দিবি, সব বলে যাচ্ছে, ওখানে এখানে তোর দিদা দাদু এইটা রেখে গেছিলো, আমি জানি খালি, কাউকে বলেনি, এটা নিয়ে নিবি, সব বলে যাচ্ছে, তা বুঝি এত কথা, তুমি এখন ভগবানের নাম কর, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে, বলে অত কথা আমি বলতে পারি না, সব বলতে পারে, ভগবানের কথা বলতে পারে না, হবেই না, যদি কেউ মনে করে বেশি চালাক আমি, মৃত্যুর সময় ভগবানের নাম করে নেবো, করে দেখো কীরকম পারো, সারা জীবন যা অভ্যাস করবে তাই আসবে, মৃত্যুর সময় ভগবান স্মরণ না করিয়ে দিলে হবে না। বারাণসীতে ভগবান কাশী বিশ্বনাথ প্রতিজ্ঞা করেছেন, আমার ধামে যারা যারা মরবে আমি তাদের কানের কাছে গিয়ে আমি তারক ব্রহ্ম মন্ত্র দেবো বারাণসীতে। সবাই এই সুবিধে নেই, যাই হোক, ওই জন্য কেউ কাশিবাসী হয়ে পড়ে থাকে। যাই হোক, শয়ান ও পরিসচদ্ভি, হ্যাঁ, পরিবীত স্ববন্ধুবী বাচ্যমান ও অপীন ব্রুতে কাল পাশ ও বসমগত, বলে কোনো কথা বলতে চাইছে কিন্তু আটকে গেছে, চোখট হয়ে গেছে, বলতে চাইছে কিছু বলতে পারছে, কি বলবে বলো বল, বলতে পারছেন। বাচ্যমান অপি নব্রুতে কাল পাশ বসমগত, এইভাবে কুটুম্ব ভরণ আদি এ বিভিন্ন কর্মে ক্রিয়াকর্মের জন্য অজস্র জীবনের যে অজস্র সময় সেগুলো সয় ব্যয় করে ফেলেছে, নষ্ট করেছে। তো হে ভজব কোন বেলা, তোমাকে কোন সময় ভজন করব। আবার যারা কালীর ভজন করেন তাদের মধ্যে এরকম আবার সুন্দর এক, তারা আবার গান, তার পরের আবার শব্দটা কিন্তু ভালো না, হ্যাঁ, সিদ্ধান্ত জানে না তো, কোনো শব্দ মনে হয় যেন একটু ভালো লাগছে, হ্যাঁ, আমি সকল কাছের পাইহে সময় তোমারে ভজিতে পাই না, তার পরের শব্দটা পুরো একবারে নরকে নিয়ে গেছে, সিদ্ধান্ত জানে না তো, বলে ফেললো একটা শব্দ ভালো বলল, যে আমি সকল কাজের পাইহে সময় তোমায়, খুব ভালো কথা, তার পরের সেন্টেন্সটা পুরো জলে চলে গেল। রচনা করে প্রাকৃত কবি হলো, মায়ের ভজন মানে তমগুণ, তা তো শুদ্ধ শতভূমিকায় যেতে পারবে না, সোজা তো না, মাকে প্রার্থনা করলে মা বলবে আমি কিছু করতে পারবো না, আরে আমার মালিক আমি তাকেই দেখতে পাই না, তোকে কি দেখাবো রে, আমার মালিক আমি তাকে দেখতে পাই না, কে আমাকে খালি আদেশ করে এইসব ফেলে রেখেছে আমাকে এই অবস্থা, হ্যাঁ, আর তোরা বলছি মা মা মা দেখাবে ভগবানকে, মানে আমি পারবো না এসব, আর রাস্তা বলে দিতে পারি, এইভাবে চল দেখি পেতে পারিস, আর বেশি বলতে পারবো না কি। ওই জন্য রূপকেশী মাদের কীর্তনেতে সুন্দরভাবে আছে না, আর আমরাও বিভিন্ন শ্লোক আলোচনা করবো, দশম স্কন্ধে জং ব্রহ্ম বরণেন্দর দমরুত স্তন্বন্তী দিব্যৈস্তবই ইত্যাদি শ্লোক আলোচনা করব। আর রূপকেশী মাদ তো সুন্দর বলেছেন, হ্যাঁ, যাই হোক, এইসব এখন এই মনুষ্যজনী প্রাপ্ত কী করে হয়, কী করে মাতৃগর্ভে জন্ম হয়, কী করে রেতকণাকে আশ্রয় করে কোনো জীবাত্মা গর্ভেতে প্রবেশ করে, সেখানে মায়ের গর্ভেতে কী করে পঞ্চরাত্রে ন বুদ্বুদম, যখনই প্রবেশ করলো রেতকণ হিসাবে মায়ের গর্ভে, সেখানে ফার্টিলাইজেশন হলো, জাইগোট ফর্মেশন, সেখানে এই ভাগবতী মহাপ্রভু যে পঞ্চরাত্রে ন বুদ্বুদম, পাঁচ দিন পাঁচটা রাত্রির গেলে বুদ্বুদের মতো হবে, তারপর দশাহে ন দশ দিন গেলে তু কর্কন্দু পেশ বলছেন পেশণ্ডম বা ততহ পরম, এইভাবে মাসে ন তু শির দাভ্যাম বাহবা আঙ্ঘ্রে আঙ্গ্রাদ্য অঙ্গবিগ্রহ বলছেন, মাসে ন তু শির দাভ্যাম, মাসে এক মাস গেলে পরে তার মাথাটা পরিস্ফুটিত হয়, এইভাবে, হ্যাঁ, বাহু আঙ্গ্রি আদি অঙ্গবিগ্রহ নখ লোম অস্থি মর্মাণি লিঙ্গ চিরোদ্ভব স্ত্রীভি, লিঙ্গ কোনটা স্ত্রী হবে কি পুরুষ হবে এটা পরে অনেক পরে নির্ণয় হয়, এইভাবে ধীরে ধীরে মা যেসব খান ভোজন করেন, যদি খুব ঝাল খায় তাহলে বাচ্চার সে অঙ্গ একবারে জ্বলতে থাকে, কমল ঝাল তেল, তারপরে খুব ঝাঁঝালো বস্তু খেলে রসুন পেঁয়াজ দুর্গন্ধ, সে বাচ্চাটা ভেতরে খুব কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না, সেতে বিনমুত বলছেন, সেতে শুয়ে থাকে সেই সেই বাচ্চাটা, সেতে বিনমুত বিনমুত্রয়োর গর্তে স জন্তুর জন্তু সম্ভাবে, এ আর কৃমিবিহি ক্ষত সর্বাঙ্গ সৌকুমারিয়াত প্রতীক্ষানম, একেবারে পাতলা চামড়া কচি চামড়া, আর সে ওই রকম বিষ্ঠা মূত্র এর ভাণ্ডের মধ্যে পড়ে রয়েছে, ওর মধ্যে আর কষ্ট পাচ্ছে, আহা কি কষ্ট, কখনো কৃমি কামড়াচ্ছে, সর্বাঙ্গে ক্ষত হচ্ছে, এইভাবে সমস্ত জীবের এই যে গর্ভের বাসের যে যন্ত্রণা, এইসব যন্ত্রণা বর্ণনা করবার পর এগুলো সব বাস্তবিক প্র্যাকটিক্যাল, কোনো মূর্খ যদি বলে এসব ফিলোসফি নট দ্যাট। তারপরে এবার বলছেন যে কোনো কোনো জীব, সব জীবের কথা টিকাকাররা বলেন না, জীব এবার কীভাবে গর্ভের মধ্যে ভগবানের স্তুতি করতে আরম্ভ করে, হে ভগবান এ আমি কোথায় এসে বললাম, আমাকে বাঁচাও, আমি তো কী অবস্থার মধ্যে রয়েছি, এইভাবে কাঁদতে থাকে। কাঁদতে থাকলে ভগবানকে প্রতিজ্ঞা করলো, ভগবান বিশ্বাস করো আমি তোমার ভজন করব, আমি বেরোই এই কারাগার থেকে। যেই বেরোলো বায়ুর চাপেতে, যখন সময় মতো বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, প্রকৃতির গুণ মায়া স্পর্শ করলো, তারপর তাকে পেটাবার সঙ্গে সঙ্গে ওয়া ওম বলে ফেলল, হ্যাঁ এই শব্দটা আগে বলল, তারপর এবার সে জন্ম হইল পরি মায়া জালে, হ্যাঁ বলে এই মায়া জালে পড়ে এবার জন্ম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ভুলে গেল, যা কোথায় ঈশ্বর কী সব চুল হয়ে গেল সব, এবার ইচ্ছে মতো ভোগ রাগ করছে, খাচ্ছে যাচ্ছে নরকে যাচ্ছে, বলে আপনার কি, আমরা খাবো দাবো নরকে যাব, আপনাদের কি, তাই তো আমার কি পড়েছে, তাই বলছেন এবার জীব জীব এ ধরনের ভোগ প্রবৃত্তি আশ্রয় করে যখন অগ্রসর হতে থাকে, তখন কি হয়, আস্তে আস্তে জীবনের যে অমূল্য সম্পত্তিগুলো সমস্ত হারাতে থাকে। কি বলছেন, সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হৃ সিরিজস ক্ষমা সমোদম ভগশ্চেতি যৎসংজ্ঞাত জাতি সংশয়ম। সে কী করে বলছেন, যশির সঙ্গ করে, যশিত কথাটার মানে কেউ যেন শুধু না মনে করে স্ত্রী সঙ্গ, যশিত কথাটার মানে হল যোষা, যশিত মানে হলো ভোগ্য বস্তুতে ভোগ করা, সেটা পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ, স্ত্রীর প্রতি পুরুষের আকর্ষণ, এগুলো দুটোকেই বলা হবে, এটা যশির সঙ্গ বলে। আর এই যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার বলে জানবে তোমরা। সেই জন্য বলছেন, সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হে সিরিয়স ক্ষমা সমোদম ভগশ্চেতি যৎসঙ্গাদ জাতি সংশয়ম তেষু অশান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মসু অসাধুষু সৎসংযম ন কুরিয়াৎ স্বচ্ছেষু যশিত ক্রো মৃগা মৃগেষু চ। বলছেন বলছেন সত্যম শৌচম দয়া মৌনম, মানুষের জীবনের তো গুণাবলী থাকে তো, জয় গো জয় গো জয় গো জয় গো জয় গো, সত্যম শৌচম দয়া মৌনম কি কি বললাম, সত্য সত্যম মানে সত্য, সত্যকে আশ্রয় করে আমরা জীবনযাপন করি, সত্যই হচ্ছে ভগবানের একশো, সত্য হারিয়ে যাবে মিথ্যার আশ্রয় নেবে প্রতি মুহূর্তে, শৌচ হারিয়ে যাবে, শৌচ মানে যার দ্বারা আমার পবিত্রতা, শৌচ কাকে বলে, যার দ্বারা আমার পবিত্রতা বজায় থাকে সেটাকে বলে শৌচ। শৌচ দুরকম হয়, একটা হচ্ছে অন্তঃশৌচ, একটা হচ্ছে বহিঃশৌচ। বহিঃশৌচর মানে হলো আমার যেন অপবিত্র কেউ স্পর্শ ইত্যাদি না, এগুলো শৌ অনেকে মনে করে মারা সূচি বাই না নট দে, প্রত্যক্ষভাবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, একটা নোংরা পরিস্থিতিতে একজন রয়েছে তাকে ছৌ সঙ্গে সঙ্গে তোমার মনের বিকার জন্মাবে, কারণ নোংরা ব্যক্তির হাতে খেলে, এগুলো প্র্যাকটিক্যালি দেখিয়েছি আমি প্রমাণ করে, হাতে নাতে দেখ এই খেলি এই বিকার জন্মালো, দেখলি শুনবে না আগে কোনো ব্যক্তি শুনবে না, বহু সৌভাগ্য কমে কোনো এক জীবাত্মার এইরকম ধরনের বুদ্ধি হয় যে যা এই সাধু আমাকে বলছেন সেটি আমি মানব, তার কোনো বিচার করতে যাব না, কেন বিচার বুদ্ধি আমার নাই, এই ধরনের অবস্থা খুব কম রেয়া হয় না জগতে, এখন প্রায় সুদুর্লভ বলেই হয়। তাহলে সত্যম শৌচম, তাহলে বহিঃশৌচ মানে হল বহিরের সব কিছু পবিত্রতা, বাতাবরণ থেকে সব কিছু পবিত্রতা বজায় রাখা, অন্তঃশৌচ মানে হলো ভগবানকে নিরন্তরভাবে চিন্তায় রাখা, অন্তঃশৌচ যার আছে তার বহিঃশৌচ করেন তিনি, তারা বহিঃশৌচ থেকে অন্তঃশৌচ সবচেয়ে বেশি দরকার, অন্তরতে যদি সবসময় প্রভুকে ভগবানকে গুরু বৈষ্ণবের চরণকম ভগবানকে যদি চিন্তন করতে পারে তার দ্বারা শৌচতা সিদ্ধ হয়। দয়া মানে হলো কি, কাউর অবস্থাতে দয়া দেখানোটার কথা অনেকে অনেক রকমভাবে সমাজের লোক ব্যাখ্যা করেন। দয়া মানে কার কাপড় নেই, কাউকে দু চারটে কাপড় দিয়ে দাও, কেউ খেতে পায়নি পেট ভরে খিচুড়ি খাইয়ে দাও, এগুলোকে দয়া বলে। কিন্তু এগুলো তাৎকালিক দয়া, এগুলো একটা একটা করে ব্যাখ্যা করতে গেলে আর সময় কাবার হয়ে যাবে, কোনো সময় না কোনো সময় এগুলো কোনো সময় প্রসঙ্গ উঠবে। জগতের লোক যে দয়ার যে ডেফিনেশন জানেন, বাস্তবিক শাস্ত্রীয় বিচারে সেই দয়া অন্য কেউ বোঝেন না। জগতের লোক যেটা জানেন সেটা সাধুদের কথা তারা বুঝতে পারেন না, বিচার শাস্ত্রীয় বিচার। এই দয়া মানে হলো তাৎকালিক দয়া, যেটা লোকে অভাবগ্রস্ত হয়েছে, অভাব রোগ হয়েছে তাকে ওষুধ দিয়ে দাও, এগুলো দয়া, কিন্তু এটা তাৎকালিক দয়া। কিন্তু যদি কাউকে নিরন্তর ভগবানের অপ্রাকৃত কথা শুনিয়ে তাকে যদি জড়বন্ধন থেকে মুক্ত করে নিত্য জগতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, তাকে যদি হরিনাম মহামন্ত্র উপদেশ করা যায়, সেটা বলে নিত্য দয়া, সেটাকে বাস্তব দয়া বলা হয়। এই দয়াটা যেসব সাধুগণ দেখান, সেই সব সাধুগণের বিরুদ্ধে যারা যায় তাদের আর ভগবান ক্ষমা করেন না কোনো মতে। তাদের আর অন্য কোনো কিছু করলে ক্ষমা করবেন, যারা এই দয়া প্রদর্শনের জন্য খালি রয়েছেন, যাদের কোনো নিজের কোনো স্বার্থ নাই, তাদের যদি কোনো রকমেই করেন ভগবান তাকে আর ক্ষমা করেন না, চিরকালের মতো অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে সত্যম শৌচম দয়া হচ্ছে যারে দেখেও তাহে কহ কৃষ্ণ উপদেশ, এটাকে বলে দয়া। যত্ত্বতত্ত্ব দয়া প্রদর্শন করো বদ্ধজীবগণ, যারা গৌড়ীয় মঠের বলে নিজেকে দাবি করছেন, কত জীবাত্মা আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা যদি নতুন করে গৌড়ীয় মঠের কথা বুঝে আবার গৌড়ীয় মঠের চরণে আত্মনিবেদন, এটা কি ভালো নয়? এটা তো ভালো। তো যদি অনেক বদ্ধজীবকে গৌড়ীয় মঠের কথা কীর্তন করে তাদেরকে বুঝিয়ে যদি আমি পরিবর্তন করতে পারি, সেটা তো ভালো, সেটা খারাপ কিছু কি? সেটা অপমঙ্গল। কিন্তু এতে আবার দোষ দর্শন করার তো কোনো যুক্তি আমি দেখি না, যাই হোক হতে পারে কোনো দোষ। সত্যম শৌচম দয়া মৌনম, মৌন মানে হলো বাইরের জগতের কোনো আজেবাজে কথা না বলে কেবল ভগবত কথা বা নাম উচ্চারণ করা। আমরা এক্ষুনি একটু পরেই আমরা দেখব ভগবানের যিনি নাম উচ্চারণ করেন তিনি প্রকৃত তপস্যা করেন, এসব কথা শাস্ত্রে বর্ণনা রয়েছে। তপস্যা কথার অর্থ জগতের লোক অন্য বলছেন, সেই জন্য এখানে বলছেন সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধিরসক্ষমা। বুদ্ধি, বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়িকা বুদ্ধি, যেটার দ্বারা নির্ণয় করা যায় এটা অতৎ বস্তু এটা তৎবস্তু, এই দিকেই আমাকে যেতে হবে, তা নাহলে আমার বন্ধন হবে, এটাকে বলে বুদ্ধি। হৃ কাকে বলা হয়? এতগুলো যে শব্দ কথা বলল, সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হৃ, হৃটা আবার কি? রি মানে হলো কোনো বাজে কর্ম করে করে ফেলতে হবে, লজ্জা করে কোনো বাজে কিছু করতে যে লজ্জা অন্তরে, সেটা করে হৃ কী বলা হয়? হৃ বলা হয়ের ফলা দীর্ঘই বলা হৃ। আর শ্রী হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য বাস্তবিক আমরা এ দেহের সৌন্দর্যটাকে সৌন্দর্য বলি না, অন্তরে ভক্তি থাকা, ভক্তি যদি বিরাজমান হয়, যখন অন্তরে ভক্তিবৃত্তি উপস্থিত হয়, তখন যার এক্সটার্নাল এক্সপ্রেশন, যদি কারোর ভেতরে ভক্তি থাকে দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি কারোর হৃদয়তে ভক্তি থাকে তার চেহারা একটা আলাদা ব্যাপার থাকে, তার একটা আলাদা গ্ল্যামার, তার একটা আলাদা একটা ব্যাপার থাকে, বোঝা যায় তার মধ্যে একটা আলাদা বিষয়। যদি ভক্তি হৃদয়তে বিরাজমান থাকে, এই ভক্তিবৃত্তি হৃদয়তে থাকার জন্য তার এক্সটার্নাল কিছু হাবভাব প্রকাশ পায়, তাকে বলা হয় ভক্তির এক্সটার্নাল এক্সপ্রেশন। এই জন্য শ্রী বলা হয়, তাতে দর্শন একটা অতি খারাপ দেখতে, ভালো দেখতে না, তথাপি তার ভক্তি থাকার জন্য তার লাবণ্য ফুটে ওঠে, কেন ভক্তময় ভগবানের ভক্তি আচরণ করছে আমৃত, তার একটা একটা হাবভাব একটা রেখা ফুটে ওঠে। আমি এটা দেখেছি, দেখতে ভালো না, কিন্তু না হলে কী হবে, হলে না হলেও তার যে ভক্তি আছে ভেতরে তার একটা এক্সপ্রেশন বাইরে প্রকাশ পায়। তাহলে যাই হোক, এইটাকে বলে শ্রী। যশো মানে হলো তুমি যে সমস্ত মঙ্গলপ্রদ কর্ম করে যেগুলো যে সঞ্চয় করেছো সেটা, আর ক্ষমাগুণ। তারপর সম হচ্ছে সম হচ্ছে অন্তরিন্দ্রিয়, বাহিরিন্দ্রিয় হচ্ছে সম, অন্তরী হচ্ছে অন্তরিন্দ্রিয়, দমন হচ্ছে দম, ভগ তার মধ্যে যে পাওয়ার থাকবে সব যৎসংজ্ঞাত জাতি সংশয়ম, যে সঙ্গেতে তোমার এই সব গুণাবলী ধুয়ে মুছে চলে যাবে। কি বলবে, কোনো না কোনো মানুষের মধ্যে তো ভালো গুণাবলী থাকে, কিছু না কিছু থাকবে, সব মানুষ কি খারাপ নয়, কিছু না কিছু ভালো গুণ এবং বাজে গুণ মেশানো থাকে। কি শাস্ত্র বলছে, যতগুলো গুণ তোমাকে বললাম যার দ্বারা একটা মানুষ সর্বাঙ্গীন মনুষ্যত্ব লাভ করতে পারে, ইয়ৎ সংজ্ঞাত জাতি সংশয়ম, যে সঙ্গেতে এই সব গুণাবলী তোমার ধুয়ে মুছে একেবারে শেষ হয়ে যাবে, সেই সেই সেটা কী সঙ্গ বলছেন, তাদের সঙ্গে কোনো দিন মিশো না। তারা কারা বলছেন, তেষু অশান্তেষু, তারা হচ্ছে অশান্ত। কে অশান্ত বলছেন, কৃষ্ণভক্ত নিষ্কামতে শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিগামী সকলেই অশান্ত। তাহলে এখানে বলছেন তেষু, তেষু মানে তাদের সঙ্গে মেলামেশা করবে না, তেষু অশান্তেষু মূড়েষু, তাদেরকে অশান্ত বলা হয়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশেষণ দেওয়া আছে, একবার বলছে তেষু তাদের সঙ্গে অশান্ত, তারা তেষু তাদের তাদের মধ্যে অশান্ত অশান্তি বিরাজমান থাকে, তেষু অশান্তেষু তারা অশান্ত হয়, মূড়েষু তারা মূঢ় মূঢ় খণ্ডিতাত্মা। আমি খণ্ডিতাত্মা কেন বলা হয়েছে, অখণ্ড আত্মার চিন্তা যে করে তার হচ্ছে অখণ্ডিত আত্মা, অর্থাৎ হৃদয়টাকে টুকরো টুকরো টুকরো টুকরো বিষয়ের প্রতি চালিত করে সেটা খণ্ডিত আত্মা। খণ্ডিত আত্মা কাকে বলা হয়, যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি নিজেকে ধাবিত করে দিয়েছে, এগুলো চিত্ত যাদের, এরা খণ্ডিত আত্মা। তারে তেষু অশান্তেষু মূড়েষু খণ্ডিতাত্মসু অসাধুষু, তাদেরকে অসাধু বলা হয়েছে, খণ্ডিত আত্মা বলা হয়েছে, মূঢ় বলা হয়েছে, অশান্ত বলা হয়েছে। হ্যাঁ বলছেন, সংযম না কুরিয়াত সচ্চেষু যশিত ক্রীড়া মৃগেষু চ, ওদের সঙ্গে কখনোই করো না, সংযম না কুরিয়াত সচ্চেষু, ওরা সমাজের মধ্যে সবচেয়ে শোচনীয়, এবার সংযম না কুরিয়াত সচ্চেষু, তারও শোচনীয় অবস্থা, ওদের সঙ্গে করো না। কারণ কি, মানে যশিত ক্রীড়া মৃগেষু চ, তারা যশিত ক্রীড়া মৃগেষু, এই কথার অর্থ হল যশিত, যেটা গৌড়ীয় অর্থেতে আমি একটু আগে বললাম, যশা মানে ভোগ্য বস্তু, যা যে বস্তুর প্রতি আকর্ষণ আমার, সেটা হচ্ছে পুরুষ যদি হয়, পুরুষ দেহ লাভ করে রয়েছে সে স্ত্রীর প্রতি আকর্ষণ, সে শ্রী যশিত ক্রীড়া মৃগে, যশিত হচ্ছে ক্রীড়া মৃগ, তার সঙ্গে যারা মিশছেন মিশে ধীরে ধীরে অধঃপতিত হচ্ছেন তাদেরকে বলা হয়েছে যশিত ক্রীড়া মৃগে সুচ, ওরা হচ্ছে যশিত ক্রীড়া হ্যাঁ মৃগ, আর তার পেছনে পেছনে অন্বেষণ করেন দৌড়ান। কি বলছেন, বলছেন এই সব ব্যক্তিগণের সঙ্গে যশিত ক্রীড়ামে, অতএব এই সকল বলছেন দেহে আত্মবুদ্ধিকারী অশক্ত ওই সকল মূঢ় ক্রীড়া মৃগের ন্যায় রমণী দিগের বশীভূত হয়ে থাকে, অতএব ওই সকল দুঃখদায়ক অসত লোকের সঙ্গ কদাচ বিদেয় নয়। এখানে আমাদের টিকাকাররা এটাকে আর একটু এক্সপ্যান্ড করে বলেছেন, এখানে যেমন খালি রমণী বলে দিল, আর যদি রমণী বলা, আর যদি বলা রমণী বলা হলো, কেউ যদি রমণী কোনো অন্যায় না করে, যদি পুরুষের তরফ থেকে এটা হয় আর রমণীর তরফ থেকে যদি আবার অন্যায়টা হয় অন্য ওইদিকে উল্টো যদি হয়, তাহলে সেদিকেও মুশকিল হয়ে যাবে, কমপ্লিট দর্শনটা হলো না। সেই জন্য যশিত কটরা মানে হলো পুরুষের স্ত্রী সঙ্গ, স্ত্রীর পুরুষ সঙ্গ, দুটোই ভয়ঙ্কর, এগুলো একে অপরের পক্ষে বিভৎসজনক। সেই জন্য সেখানে বলছেন তেষু অশান্তেষু মূড়েষু খণ্ডিতাত্মসু অসাধুষু সংযম সংযম না কুরিয়াৎ সচ্চেষু যশিত ক্রীড়া মৃগেষু চ, কেন বলছি এরকম ধরনের বন্ধন আর তোমার কোনো কিছুতে হবে না, যতটা বন্ধন যশিত সঙ্গের ফলেতে তোমার হয়েছে বা হবে সেরকম বন্ধন আর কোনো কিছুতে হবে না। কীরকম বন্ধন, ন তথাস্য ভবেদ বন্ধ, আবার অন্য অন্য জায়গায় বলেছে ন তথাস্য ভবেদ মোহ বন্দোশ্চান্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদি যথা পুংসো তথা তৎসঙ্গী সঙ্গত। কি বলছেন? ন তথা অশ্ব ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত। তোমার কেন বদ্ধজীবের বিভিন্ন প্রসঙ্গেতে বন্ধন দশা আসে? বদ্ধজীব একটা বিষয়ে খালি বন্ধন হয় না, বিভিন্ন কারণ থাকে বন্ধনের, বিভিন্ন কারণে তাদের বন্ধন দশা হয়ে থাকে। এখানে বলছে যত বন্ধনের কারণ হয়, বন্ধনের কারণ একটা নয়, হাজার হাজার বন্ধনের কারণ তোমাকে বন্ধনে ফেলছে। সমস্ত বন্ধনের কারণগুলোর থেকে ভাগবত শাস্ত্র নিশ্চয় নির্ণয় করে বলছেন, ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। যশিত সঙ্গের সঙ্গ আর যশিত সঙ্গ যারা করে তাদের সঙ্গ, এই দুটো তুমি যদি এড়িয়ে চলতে না পারো তাহলে কোটি জন্মেও তুমি মুক্তিলাভ করতে পারবে না। যশিত সঙ্গ মানে ডাইরেক্ট যশা যে ভোগ্য বিষয়টা তার সঙ্গ করা, অর্থাৎ পুরুষ যদি স্ত্রী সঙ্গ করে তাহলে সেই পুরুষটা স্ত্রী সঙ্গ করল, সেই পুরুষটার সঙ্গ আবার সেই পুরুষের সঙ্গে যারা আবার মেলামেশা করে, বোঝা গেল কি বললাম? সেই পুরুষটা যশিত সঙ্গ করে, আবার সেই পুরুষটার সঙ্গে যারা মেলামেশা করে, সেই পুরুষটা তো প্রত্যক্ষ যশির সঙ্গ করে, আবার তার সঙ্গে যারা মেলামেশা করে, তাদের সঙ্গে যারা করে, তাই সবার অধঃপতন। বলছেন এই জন্য সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে ভগবত প্রাপ্তি, ভগবত চরণে প্রেম প্রাপ্তিও সম্ভব হয়ে থাকে। এইভাবে আমরা দেখলাম কপিলজি মহারাজ কীভাবে জীবের বন্ধন হতে পারে, কীভাবে নরক গতি হয়, নরকে কত রকম শাস্তি, মানুষের জন্ম কীভাবে মাতৃগর্ভেতে প্রবিষ্ট হয়ে রেতকণ রূপে জীবাত্মা প্রবিষ্ট হয়ে কীভাবে জন্মলাভ করে, তারপর ঊর্ধ্বগতি, তারপর অধগতি ইত্যাদি বিভিন্ন রকম সব কথা বর্ণনা রয়েছে। পরে সময় মতো কী হলো, দেবাহতী মা চোখের জল নিয়ে এবার যাকে এতদিন পুত্র ভেবেছিলেন তার চরণে তো আত্মনিবেদন করেছিলেন বলেই আজকে এই সব কথাগুলো শুন। যদি আত্মনিবেদন না করে থাকতেন তাহলে কি এই সমস্ত কথাগুলো শুনতে পারতেন? আত্মনিবেদন করেছেন, এখন তিনি কৃতকৃতার্থ হয়েছেন। মা এখন এই তপস্যা করতে করতে এইসব হরিকথা শুনতে শুনতে একবার নির্মল জল জল করছে, সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে পুড়ি যত পোড়ানো হবে সোনা যেমন একেবারে উজ্জ্বল হয়, সোনাকে যে যত পোড়াবে খাদ বেরিয়ে গিয়ে সেটা নির্মল হয়, সেরকম জীবনে যদি ভোগ প্রবৃত্তিকে প্রশ্রয় না দিয়ে ধীরে ধীরে ভগবানের নাম গ্রহণ করা, তপস্যা করা, যেগুলো উপবাস আদি একাদশী আদি করতে থাকে কেউ অন্তর থেকে, তাহলে সে নির্মল এবং তেজস্বী হয়ে যাবে। ধীরে ধীরে ব্রহ্মচর্য পালন করবে, ভগবানের কথা চিন্তন করবে, ভগবানের কথায় রমণ করবে, ভগবানের কীর্তন করবে, অপরকে রাস্তা দেখাবে। এইটি চৈতন্য মহাপুর আদেশ, যার জন্য আমরা পালাতে পারি না। চৈতন্য মহাপুর আঙুল দিয়ে বলেছেন, দেখো আমি এই গুঞ্জিরা মান্দনের লীলা যে করেছি এটা কী জন্য? গুঞ্জিরা মান্দন লীলা যদি কোনো সময় কোনো সৌভাগ্য হয় গুঞ্জিরা মান্দন লীলার ব্যাখ্যা শুনবেন পাগল হয়ে যাবেন। আরে কোনো দিন তো আমরা অনুভব করিনি গুঞ্জিরা মান্দন, মানে আমি জানি আমরা কলসি করে কিছু জল নিয়ে ধোয়া পাকালা ধুয়ে ফুই ছেড়ে দাও, ও তা নয়। অন্তরাত্মাকে পরিমার্জন করা, মহাপ্রভু ওই গুঞ্জিরামান্দ লীলার দ্বারা বলেছেন, দেখো তুমি ভালো কাজ করো, ভালো করে পরিষ্কার করো, আর অপরকেও শিক্ষা দাও যেন অপরও এরম পরিষ্কার করতে পারে। এই কথা বলেছেন তিনি, ওখানে আছে, অপরও যেন ভালো সেবা করে, তুমি সেবা করো। তাই জন্য আমরা পালাতে পারি না। গৌড়ীয় মঠের মধ্যে বাস্তবিক যে বিচার সেটাকে যদি কেউ গ্রহণ করে, সেই জন্য আমার এক লক্ষ কোটি জায়গা আছে পালিয়ে যাওয়ার, নির্জনে থাকবার, সেই সব জায়গায় গেলে খুঁজেও পাবে না কেউ, কিন্তু পালিয়ে গেলে সেবা হবে না, বৈষ্ণবরা আদেশ করেন আপনি যাবেন না, প্রত্যেকের এই আদেশ, তাই জন্য আমার কিছু করার থাকে না। তা যাই হোক, এটা একটা ভজন, এটা অপূর্ব ভজন, ভগবানকে ভগবানের কথা অপ্রাকৃত কথা নিজে আচরণ মুখে অপরকে বলা, গৌড়ীয় মঠের বিচারের প্রতি উদ্বুদ্ধ করা লোককে, জনসাধারণকে কপট ভক্তি কপট ভজন অন্য অন্য সম্প্রদায়ের থেকে তাদের নিয়ে এসে গৌড়ীয় মঠের কথা বলা, সেটা এখানেই হোক আর যেখানেই হোক, গৌড়ীয় মঠের কট্টর ব্যক্তিদের মধ্যে আমার নাম আসে, লোকে জানে, এরা সব জানে কট্টর ব্যক্তি। তো এখানে কোনো তো ভুল বোঝবার কোনো সম্ভাবনা থাকতে পারে না। যেখানেই থাকি আমি গৌড়ীয় মঠের কথাই আলোচনা করছি এবং করব। সেখানে এবার কপিলজি মহারাজ যখন তত্ত্বজ্ঞান উপদেশ করেছেন, তখন এবার বন্দনা করছেন, করে বলছেন আমি কৃতকৃতার্থ হয়েছি। আহা, আর বন্দনা করে বলছেন, জন্নামধেয় শ্রবণানুকীর্তনাত যত প্রহবনাত যত স্মরণাদপি কচিত সদ ওপি সদ্য শবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন দর্শনাত। জন্নাম শ্রেয় জন্নামধেয় শ্রবণানুকীর্তনাত যত প্রহবনাত যত স্মরণাদপি যত স্মরণাদপি কচিত সদয়ূপি সদ্য শবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন দর্শনাত অহোবত সপচোতয়ো। বলছেন অহোবত সপচোত গৌরিয়ান যজ্জ্যৌহাগ্রে বর্ততে নাম তুভ্যাম অহো অহোবত সপচোত গৌরিয়ান যজ্জ্যৌহাগ্রে বর্ততে নাম তুভ্যাম তে পুস্তপস্তে জুহুবু সুস্নুরার্যা ব্রহ্মনুচোর্ণাম গৃণন্তি জেতে। জন্নামধেয় শ্রবণাম কীর্তনাদ প্রহবণাদ স্মরণাদ অপি কচিদ সদোপি সদ্য শবনায় কল্পতে কুতঃ পুনস্ত ভগবন দর্শনাদ। হে ভগবান, যে কুকুর যে কুকুরের মাংস খায় চণ্ডাল, সেও তোমার যদি ধ্যান তোমার শ্রবণ নাম কীর্তন করতে থাকে, সে একেবারে কী হয়? বলছেন এত পবিত্র হয়ে যায়, তোমাকে স্মরণ করে তোমাকে নমস্কার করে, তার সে সত্যমা শুচি হয়ে যায়, সোমজাগ তার যোগ্য হয়ে পড়ে, এত পবিত্র। আমরা উদাহরণ দেখেছি কীভাবে সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে মহাপ্রভু জানিয়েছেন পুরাণের কথা তুলে, একটা ব্যাধ হিংস্র ব্যাধ কীভাবে জঙ্গলে পশুকে মেরে খেত, আর সেই পশুর কীরকম দশা হলো, নারদজি মহারাজ পরিবর্তন করে দিলেন, সে এখন ভক্তিমান হয়ে এত ভক্তি লাভ করেছে সে মানে কল্পনা করা যায় না। তাহলে আমরা দেখছি শাস্ত্রের বিচারে দেবাহতি জননী বলছেন জন্নামধেয় শ্রবণান কীর্তনাত যত প্রহবণাত যত স্মরণাত অপি কচিত সদ ওপি সদ্য শবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবান দর্শনা। আর তোমার দর্শনের ফলে কি হবে সে তার বলার কথা নয়। তোমার নাম কীর্তন, তোমার নাম উচ্চারণ, তোমার নাম শ্রবণ, তোমার চিন্তন, তোমার ইত্যাদি করলে কুকুর ভজি চণ্ডাল সে পর্যন্ত শব্দ পবিত্র হয়ে যায়। আর তোমার দর্শন হলে কী হয় সে কি আর বলা যায়। অহোবচ অহোবত সপচ মানে যে কুকুর রান্না করে খায়, কুকুর রান্না করে খায় সেও শ্রেষ্ঠ হয়ে যায়। কখন? বলছেন গরিয়ান শ্রেষ্ঠ হয়ে যায়। যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যাম, যার জিহ্বাতে তোমার নাম উচ্চারিত হতে সবসময় সবসময় জীবটা নড়ছে, সবসময় ভগবানের নাম, সে যেখানে যাক যা কিছু ক্রিয়া কর্ম যে কোনো অবস্থায়। মহাপ্রভুর এটা উপদেশ, হ্যাঁ মহাপ্রভু কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সবসময় এই কথাটা বলতে হয়। সবসময় শৌচকর্মে গেলে কোনো ক্রিয়াকর্মে বাজারে হাটে যেখানে যাই মনের ভেতর থেকে যেন নামটা না যায়। এই অভ্যাসটা চারটিখানি কথা বললেই হবে না, মনে হয় মহারাজ বলেছি আমি করব, অত সোজা নয়, অত সস্তা নয়। সবসময় যাদের জিহ্বায় নাম নিত্য করছে তারা কি সাধারণ ব্যক্তি নাকি? সেই জন্য বলছেন অহোবত সপচ অত গরিয়ান যজ্জিহ্বাগে বর্ততে নামস্তুভ্যাম, যার জিহ্বায় তোমার নাম বিরাজমান রয়েছে, সে যদি পূর্বে কুকুর খেয়েও থাকে আমরা চণ্ডাল, তাহলেও সে এখন শ্রেষ্ঠ হয়ে গেছে। এই সব বিচার আমরা সপ্তম স্কন্ধে দেখব, যাকে আমরা ব্রাহ্মণ বলে থাকি। সেখানে সপ্তম স্কন্ধে আমরা দেখব বিচার সুন্দরভাবে। সেখানে বলছেন বিপ্রাদ দিশরগুণ জুতাত অরবিন্দ নাব পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম, কি বলছেন? বিপ্রাদ দিশরগুণ জুতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। বিপ্র যে বারোটা গুণ আছে, সম দম শৌচ সরলতা আর্যব শ্রদ্ধা অনেক গুণ, এই ব্রাহ্মণ যদি ভগবানের প্রতি ভক্তিমান না হয়, সেই ব্রাহ্মণটার থেকে কি বিপ্রাত দিশরগুণ জুতাত অরবিন্দ নাব পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম, যে পূর্বে কুকুর খেত রান্না করে তার এখন ভক্তি হয়ে গেছে, সে তখন ওই বারো মন তার থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ ভগবানের ভক্তি না থাকলে কোনো ব্রাহ্মণও পবিত্র হতে পারে না, কোনো জীব কোনো ব্যক্তি ভগবানের ভক্তি না থাকা পর্যন্ত সে পবিত্র হতে পারবে না। ভক্তি একমাত্র পবিত্র করতে পারে, মন্দাকিনী ভক্তিধারা। সেই জন্য মা জননী বলছেন, দেবাহতী মা বলছেন যে সেই যার জীব হয় ভগবানের নাম সবসময় নিত্য করছে, জেনে রাখবে সেই তপস্বী। তেপু তেপু তপস্তে জুহুবু সুস্মরাজা ব্রহ্ম ব্রহ্মানুচুর নাম গৃহন্তি যেতে, ভগবানের নাম যে গ্রহণ করে গ্রহণ করে, সেই তপস্যা করেছে, সেই ব্রত করেছে, তার কোনো কিছু ইনকমপ্লিট নয়, পরিপূর্ণ হয়েছে। এই ভাবে মা কৃতকৃত কৃতকৃতার্থ হয়ে এবার কী করলেন, সেই বিন্দু সরোবরের তীরে ধীরে ধীরে ওই ছেলে আবার ছড়ে গেলেন, মাকে উপদেশ করে ছেলে আবার চলে গেলেন। ছেলে গিয়ে কোথায় গেলেন আমরা শাস্ত্রীয় বিচারে জানি কোথায়, গঙ্গা সাগরে, সেখানে গিয়ে তিনি আবার জগতের মঙ্গলের জন্য তপস্যা করলেন। মা এবার কি করলেন বলছেন, যেখানে সিদ্ধ চারণ গন্ধর্বৈর মুনিভীর চাপসর চাপসর গণৈ স্তুয়মান সমুদ্রেণ হ্যাঁ দত্তার হননিকেতন আর আস্তে যোগম সমস্থায় শঙ্খ সংখ্যাচার্যই রভীষ্টত হ্যাঁ ত্রয়াণাম ওপি লোকানাম উপশান্তই সমাহিত বলছেন কি বলছে, তার গমন সময় অর্থাৎ যখন তিনি কপিল মুনি চলে গেলেন, কপিলজি সিদ্ধচারণ গন্ধর্ব মুনি অপ্সরগণ স্তপ করছিলেন, সমুদ্র তাকে অর্ঘ্য এবং বাসস্থান করে এরকমভাবে অর্ঘ্য স্থাপন করেছেন, এইভাবে তিনি সেখানে চলে গেল। আর এতদ নিগদিতম তাত যত পৃষ্ঠ অহম তবানঘ কপিলস্ব চ সংবাদ দেবহূতেশ্চ পাবনঃ, এই দেবাহুতি এবং কপিল দেবের যে এই যে কথা সংবাদ, এ মহা মহা পবিত্রকারী, যে শুনবে তার মঙ্গলের কোনো সীমা নেই, এ ভগবানের ভক্তিলাভ হবে, সে প্রকৃতির গুণেতে কখনোই অভিভূত হবে না। বলো কপিলজি মহারাজ কি যায়, সে চতুর্থ স্কন্ধেতে আমরা এখানে দেখছি যে মৈত্রী মুনি এবার বলছেন, ওই পূর্বের ঘটনা হয়ে গেছে, মনস্তু শতরূপায়ম ত্রিশহ কন্যাশ্চ যজ্ঞিরে আকুতি দেবাহুতিশ্চ প্রসূতি রীতি বিশ্রুতা আকুতিম রুচয়ে প্রদাদ অপি ভাতৃমতিম নিপহা পুত্রিকা ধর্মমাশ্রিত্য শত রূপম অনুমোদিত প্রজাপতি স্ব ভগবান রুচি তস্যাম অজিজনত মিথুনম ব্রহ্ম বর্চসি পরমেণ সমাধিনহা। যাই হোক, এত কথা বলে আমার লাভ নেই, আস্তে আস্তে এগুলো ব্যাখ্যা করি। বলছেন তোমরা আগেই শুনেছ, আমি বলেছি, মৈত্রী মুনি বলছেন যে আমি আগে বলেছি মনু শতরূপার সামনে শতরূপাকে ভার্যারূপে পেয়েছিল, মনু শতরূপাকে ভার্যারূপে কী করে পেয়েছিল, এবার আশ্চর্য কথা, ভার্যারূপে পেয়ে শতরূপা এবং মনি মনু ব্রহ্মার আদেশকে পালন করার জন্য এই সংসারকে সংসারের অগ্রগতি চিন্তা করছেন। এই জন্য মনু মহারাজ শতরূপা নামনি এই ভার্যার গর্ভেতে তিনজন কন্যাকে জন্ম দিয়েছিলেন, তারা যতক্ষণে আকুতি দেবাহুতি প্রসূতি, আর তাদের দুজন পুত্র ছিল, উত্তানপাদ আর প্রিয়ব্রত, উত্তানপাদ আর হ্যাঁ দুজন পুত্র ছিল, উত্তানপাদ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিয়ব্রত, এই দুটো পুত্র জন্মগ্রহণ করেছিলেন। এইখানে দেখা গেল আমরা যে তিনজন কন্যার কথা বলল তার মধ্যে মেজ কন্যার নাম কি, মেজ কন্যা হতে দেবাহতি, সে দেবাহতির কথা আমরা বললাম। আর আকুতিকে রুচি নামক আগতিক আকুতিকে তা দান করেছিল অন্য একটা প্রজা রুচি নামক প্রজাপতির হস্তে, রুচি নামক এক প্রজাপতি ঋষি তার হস্তে, আর প্রসূতি যাকে নাম শুনছেন সেটাকে দক্ষ প্রজাপতির হাতে দান করা হয়েছিল। আর পুত্রগণের কথা এখন প্রসঙ্গ উঠছে না। এইভাবে দেখা যায় ধীরে ধীরে তারা সংসার বিস্তার করলে আরম্ভ করলেন, সংসার বিস্তার করার সময় এখানে যে প্রসঙ্গের আলোচনা প্রিয়ব্রত উত্তানপাদ, প্রিয়ব্রত উত্তানপাদৌ মনুপুত্রৌ মহুযশৌ এটা বলা হয়েছে। আর দেবাহতির কথা আগেই বলেছি আমরা, এক্ষুনি বর্ণনা শেষ করলাম, কর্দম ঋষিকে দেবাহতি মেজকন্যাকে দিয়েছেন, দক্ষর প্রজাপতির হাতেতে দিয়েছেন প্রসূতিকে, আর আকুতি আগেই বললাম যে রুচি নামক কোনো একটা এর হাতে দান করেছেন, এও প্রজাপতি অর্থাৎ প্রজাপতির প্রভাব প্রজা বিস্তার করবে। এইভাবে আমরা দেখলাম পুত্রগণের প্রসঙ্গ পরে আসছে, দেবাহতির প্রসঙ্গ বলে দিলাম, আর প্রসূতির প্রসঙ্গে এখানে আমি বলছি, অল্পের উপর আলোচনা করছি। প্রসূতিকে হাত দিয়েছেন দক্ষ প্রজাপতির হাতে, আর দক্ষ প্রজাপতির নামটা এরকম নাম হলো কেন দক্ষ, মানে এইটা নামকরণের সার্থকতা আগেই যদি আমি কিছু ব্যাখ্যা করে দিই লোকের বুঝতে সুবিধা হয়। দক্ষ মানে হলো এফিশিয়েন্ট, ইংরেজিতে বলা এফিশিয়েন্ট। এখন দক্ষ যিনি, যিনি এফিশিয়েন্ট, তিনি কোন বিষয়ে এফিশিয়েন্ট বলছেন, সাংসারিক বিষয়ে, সাংসারিক বিষয়ে তিনি এফিশিয়েন্ট দক্ষ, কীভাবে সন্তানাদি হবে, তাদের কীভাবে স্বার্থ সংরক্ষণ করবো, ভালো মন্দ সংসারে খুব একেবারে সাংসারিক বিষয়টা খুব ভালো করে জানেন, তাই জন্য আগে থেকেই স্বাস্থ্যকারা পূর্ব থেকে নাম দিয়ে দিয়েছে কি দক্ষ, দক্ষ মানে তুই এই নিয়ে থাক, তুই তো এই সাংসারিক বিষয় এই সব সন্তান আদি পুত্র জন্ম কন্যা এইসব নিয়ে তুই থাক, এই জন্য তার নাম দিয়ে দিয়েছিল দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি তার বড় ক্ষমতা হয়েছিল, কারণ ক্ষমতা হলো কি করে বলে, তার ক্ষমতা হয়েছিল এই কারণে ব্রহ্মা চিন্তা করলেন সাংসারিক বিষয়গুলোকে বাড়াবার জন্য এই হচ্ছে ঠিক উপযুক্ত ক্যারেক্টার। ব্রহ্মাও চালাক, ব্রহ্মা বাবা যারা উপযুক্ত পিতা তারা কোন পুত্রের দ্বারা কোনটা হয় তারা জানেন, তারা ঠিক বুঝে বুঝে তাকে সেই করেন। গুরুদেবও তাই, গুরুদেব বুঝে যান। প্রভুপাদের জীবনের এটা স্পেশালিটি ছিল, কালকে আমি আলোচনা করব সকালে, যে কাকে কোন সেবাতে লাগাবে, কীরকম তাদের দৃষ্টি, অভ্রান্ত দৃষ্টি। প্রভুপাদের মতো আচার্য পৃথিবীতে ইতিহাসে আর নাই, কীরকম তার ঠিক বুঝতে পারতেন একে এই সেবাতে দিলে ভালো হবে। সদ্গুরু সবসময় যারা শিষ্যরূপে তার কাছে আসেন, বাস্তবিক যারা আত্মনিবেদন করেন তাদের সম্বন্ধে তো আরও বেশি করে আমি এই কথাটা বলছি, যারা আত্মনিবেদন পার্শিয়ালি করেছেন, যদি বলেন তিনি আত্মনিবেদন করেছেন বাট পার্শিয়ালি, অল্প করেছেন, বেশি না, 80% করেছেন বা 60% করেছেন, গুরুদেবকে সর্বস্ব নিবেদন করা একটা চারটিখানি কথা না, গল্প কথা না, বলে দিয়ে হয়ে গেল। এখানে এই প্রজাপতি তার সম্বন্ধে, দক্ষ প্রজাপতি সম্বন্ধে ব্রহ্মা ওয়াকিবহল ছিলেন, ব্রহ্মার ঘুরে ফিরে ইচ্ছা হলো এই সংসারকে বাড়াবো, তাই চিন্তা করলেন ঠিক আছে একেই হচ্ছে, এ হচ্ছে সবচেয়ে বিশেষ, তাকে আজ্ঞা করলেন, তার সঙ্গে বিবাহ হলো কার, প্রসূতি, এবং প্রসূতির সঙ্গে আবির্ভাব হওয়াতে তাদের কন্যা আদি অনেকগুলো জন্মালো, জন্মাবার পরেতে সেই কন্যাগুলোকে এক একজন ঋষির সঙ্গে তারা বিবাহ দিয়েছেন, এক এক জায়গায় বিবাহ দিয়েছেন। প্রসঙ্গক্রমে এখানে এলো যে ছোট কন্যা যেটা, যাকে সতী বলা হয়, সেই সতীকে মহাদেবের সঙ্গে বিয়ে দিয়েছেন। বলে কেন, বলে মহাদেবকে সঙ্গে বিয়ে দিয়েছেন শঙ্কর, কারণ ব্রহ্মা বলেছেন এই এক কাজ কর, তোর এই ছোটো মেয়েটা অত্যন্ত খুব সুন্দরী, খুব ভালো, এই ছোটো মেয়েটাকে এক কাজ কর, ছোটো মেয়েটাকে শঙ্করের সঙ্গে বিবাহ দে, বিবাহ দিয়ে দাও, আদেশ করেছেন। আর এই যে শিব শঙ্করের সঙ্গে বিবাহ বিবাদ, আরও গুপ্ত কারণ আছে, সেসব কারণ আমি এখানে তুললাম না। সতী জন্ম জন্ম ধরে একেই স্বামী রূপে পেয়েছেন, জন্ম জন্ম ধরে এরা স্বামী স্ত্রী, এ অন্য কেউ আর হবেন, কোনো অন্যায় করলে পরে সেটা পানিশমেন্ট পাবেন, আবার সেই ঘুরে ফিরে অন্য দেহতে আসবেন। একবার সতীদেবী অন্যায় করলেন, কীরকম বলছেন, স্বামী তপস্যায় গেছেন আর শ্রীরামচন্দ্রের সম্মুখে দেখা হয়েছে, শ্রীরামচন্দ্রর সম্মুখে সীতার রূপ ধারণ করে তিনি এসছেন, কে, এ সতী। সীতার রূপ ধারণ করার কারণ কি? রাম হচ্ছে পুরুষোত্তম, হ্যাঁ, ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি, আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। খুব লোভ হয়েছে, যেমন লক্ষ্মী দেবী নারায়ণকে পেয়েছে, তথাপি এখন বেলবনে এখনও তপস্যা করছে, এত রাগ তার, হ্যাঁ, গোসা এখনও যাচ্ছে না, যত বলা আছে মা তুমি এক কাজ করো, তুমি এ রাধারানীর আনুগত্য করো, না আমি গোয়ালিনী ওর কেন আনুগত্য করব, আমি লক্ষ্মী, আর ঠিক আছে তুমি বসে থাকো এইখানে, লক্ষ্মী লাগ, লক্ষ্মী ঠাকুরানী বসে রয়েছেন, এখন সিদ্ধি লাভার হলো না, এখনও বসে তপস্যা করে যাচ্ছে। সেইরকম এখানে সতীদেবীর হঠাৎ কী হলো, বুদ্ধি খারাপ, সতীদেবী কী করলেন, রামকে এ করার জন্য সীতার উদাহরণ করলেন, কিন্তু রাম তো রামই, রাম তো আর সাধারণ কেউ নয়, সঙ্গে সঙ্গে সীতাদেবীর রূপ ধারণ করে আসার সঙ্গে সঙ্গে তখন মা কী বুদ্ধি নিয়ে এসছেন, জিজ্ঞাসা করে দিলেন, ভগবান তো রাম, সে সবই জানেন, তখন বুঝে গেলেন আমার চালাকি হয়ে গেছে, কিছু হবে না এখানে। কিন্তু শঙ্কর ভগবান তপস্যা করতে করতে জেনে গেলেন যে আমার সতী এই বুদ্ধি খারাপ ওই যেই করেছে, তখন কী করলেন জানেন, এ দেহ নাশ হবেই, এ দেহ যতক্ষণ নাশ না হলো শঙ্কর ভগবান তাকে কোলে নেননি, যতক্ষণ পর্যন্ত এই অপরাধ হয়েছিল, অপরাধের পরে ওই দেহটা যতক্ষণ না ছেড়েছিলেন ততক্ষণ আমি যে বন্দনা করি নিরন্তর ভূষিত বাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত শঙ্কর তাকে বাম ভাগে নেননি, ওইভাবে পড়ে রয়েছে। আর উপেক্ষা করার ফলে যে স্ত্রীদের রাগ, স্ত্রী জাতির রাগ বেশি হয়, যে স্ত্রী স্বামীর দ্বারা উপেক্ষিত তার ভেতর প্রচণ্ড খারাপ লাগে, মানে সে এত কষ্ট, মানে কল্পনা করা যায় না, খিটখিটে অবস্থা হয়ে যায় তার। যাই হোক, আমি এখন ঘটনায় ফিরে আসি। এখানে বলছেন বিদুর মহারাজজি মৈত্রী মুনিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই সতীদেবীর কোনো সন্তানাদি হলো না কেন, অন্য অন্য সব বর্ণনা করলেন, সব অন্য অন্য মেয়েরা তারা বিবাহ হয়েছিল, এই সন্তানাদি হয়েছে সতী বলে এর অনেক ঘটনা আছে, বলি সেই ঘটনাটা বলুন। সেই ঘটনা হলো এই যে, এইটাই প্রশ্ন করছেন বিদুরজি মহারাজ, ভবে শীলবতাম শ্রেষ্ঠে দক্ষ দৈত্যী বৎসলহ বিদ্বেষম অকরত কস্মাদ অনাদৃতাত্মজাম সতীম। মৈত্রীমণি বললেন, এইসব অনেক ঘটনা কি আর বলবো, এই শঙ্কর ভগবানের সঙ্গে মহাদেব দেবাদিদেবের সঙ্গে ভব ভগবানের সঙ্গে শঙ্কর ভগবানের সঙ্গে দক্ষের অনেক তিক্ততা হয়েছিল, অনেক রেষারেষি হয়েছিল, রেষারেষি বললে এটা ভুল হবে, মানে এখানে বলছেন বিদ্বেষ করেছিলেন, কে, একতরফা, শঙ্কর করেন, ওই জন্য রেষারেষি হলে দুদিকে হবে, কথাটা ভুল হয়ে যাবে। কেন যে বিদ্বেষ মকরত, সেইটাই বিদুরজি বলছেন, কেন বিদ্বেষ করলো, আহা কী জন্য, ভবে শিলবতাম শ্রেষ্ঠে, হ্যাঁ, দুহিত্রীবৎসল, হ্যাঁ, প্রজাপতি দক্ষ দুহিত্রীবৎসল ছিলেন, কন্যাগণকে প্রচণ্ড ভালোবাসতেন, তবে তিনি কী নিমিত্ত কন্যা সতীকে অনাদর করেছিলেন, শিলবানগণের শ্রেষ্ঠ ভগবান ভবের প্রতি বিদ্বেষ কেন করলেন, বলে এসব অনেক ঘটনা, বলে সেটা বলুন দয়া করে আমাকে, বলে দেখো তাহলে বিদুরজি মহারাজের প্রশ্ন অপূর্ব প্রশ্ন, কেন পূর্বে শুনলে অন্য অন্য কন্যাগুলোর বিবাহ হয়েছে সন্তান, এর সন্তানাদিও হয় নাই, কেন কেন বলবো সঙ্গে সঙ্গে কেন উত্তর বেরিয়ে বললো, এই কারণ দেহত্যাগ করেছে, দেহত্যাগ করেছে সতী, অল্প বয়সে দেহকে জ্বালিয়ে দিয়েছে, সে কি কারণ কি বলে এরকম বিদ্বেষ হয়েছিল, সব ঘটনাগুলো বলবে। তাহলে বিদ্যুৎ জি মহারাজের প্রশ্নটাকে ভালো করে কান খোলে শুনতে হবে। ভবি শীলবতাম শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রী বৎসলাহ বিদ্বেষম অকরত কস্মাত অনাদৃত্তা আত্মজাম সতীম কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মা রামম কথম দৃষ্টি জগত দৈবতম মহৎ। আহা কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম, যে দেবাদিদেব মহেশ্বর শঙ্করকে অপমান করবে তাকে কোটি জন্মে ভগবান ছাড়বে না। কিন্তু শঙ্কর ভগবানকে আমরা ভালোবাসি, আমাদের তত্ত্বজ্ঞান লাভ করে তবে। কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম। আহা চরাচর গুরু, চোদ্দ ভুবন যাকে গুরু করে মানে, নির্বৈর যার শত্রু বলে কেউ নেই, এর নাম হলো পরমহংস শ্রেষ্ঠ শঙ্কর ভগবান, যার সম্বন্ধে পরিষ্কার বলা রয়েছে নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তু ইদম ভাগবতম। পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা, দেবের মধ্যে পরদেবতা অচ্যুত শ্রেষ্ঠ, আর ভক্তের মধ্যে শঙ্কর ভগবান। এ তো এবারে আগেই বলা রয়েছে, কিছু করার নেই। তাহলে কস্তম চরাচরম গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মারামম, শঙ্করের দেখবেন চোখটা সবসময় অর্ধমিলিত, এরকমভাবে অর্ধনির্মিলিত, পুরো চোখ খোলেন না, অর্ধনির্মিত হলে ভগবানের লীলা আদি সব দর্শন করার চেষ্টা করছে। যদ্যপি সমাধিষু বিধির পিপাসতি নতব নকাগ্র মরীচিম ইদমিছামি নিসম্মত বাচ্যুত তদপি কৃপাদ্ভুত বীচিম দেব ভবন্তম বন্দে কৃষ্ণ দেব ভবন্তম বন্দে। যদ্যপি সমাধিষু বিধির পিপাসতি নতব নখাগ্র মরীচিম, বিধি বিরিঞ্চি সব ভগবানের চরণ কমল দেখতে পাচ্ছে না দর্শন। যদ্যপি সমাধিষু বিধির পিপাসতি নতব নখাগ্র মরীচিম, হচ্ছে না। সেই রকম আমাদের শঙ্কর ভগবান চোখ বুঝে অর্ধনির্মিত ভগবানের চরণ কমলকে চিন্তা করেন, আর তার সঙ্গে এরকম আত্মারামম কথম দৃষ্টি জগত দৈব, তার সঙ্গে শত্রুতা, আরে এ কী করে হতে পারে, তার তো কোনো দিন শত্রু কেউ নেই, আমরা জানি পরমহংস শ্রেষ্ঠ, বলে কি আর বলবো এইভাবেই হয়েছে। তখন বিদুরজি বললেন তাহলে এতদ আখ্যাইমে ব্রাহ্মণ জামাতুহু শ্বশুরস্য চ, তাহলে জামাই এবং শ্বশুরের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল এটা বলুন দয়া করে। বিদ্বেষস্তু যত প্রাণংস্তত্যায় দুস্তায়জন সতী, যাতে সতীর মতো এই ছোট আদরের কন্যাকে মরতে হলো, সেটার কারণ কি, এইভাবে শুরু হলো প্রশ্ন। এখন মৈত্রীমণি এবারে বলছেন বহু পূর্বে, আমি অল্পের পর তাড়াতাড়ি বলবো কেন, অনেক পঞ্চম ষষ্ঠ অনেক স্কন্ধ বাকি রয়েছে। পূর্বে এই যে প্রজাপতি দক্ষ একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, পুরা বিশ্ব সৃজাম সত্রে সমেতা পরমর্ষয়ো তথা অমরগণা সর্বেষাণুগা মুনয় অগণয়ো তত্র প্রবিষ্ট ঋষয় দৃষ্টার্কমীব রোচসা ভ্রাজমানম বিতিমীরম কুর্বন্তম ত্বম মহৎস্বদ। মানে একদা কি হয়েছিল বলছেন, একদা একটা ঘটনা ঘটেছিল কি, পূর্বকালে বিশ্বস্রষ্টা যারা, অর্থাৎ বিশ্বের সৃষ্টির কারণে যারা অংশগ্রহণ করে, বিশ্বের স্রষ্টাগণ এই করতে যেন মনে কেউ যেন মনে না করে এতদিন শুনে এলাম ভগবান স্রষ্টা, আবার শুনছি এতগুলো স্রষ্টা, তা নয়। এটার মানে হলো বিশ্বের সৃষ্টির কারণে যাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে, তারা সেই সৃষ্টি সৃষ্টিকর্মে দেখাশোনা করেন। সেই জন্য বুঝে পূর্বকালে বিশ্বের স্রষ্টাদিগের যজ্ঞে দেবগণ, মহর্ষিগণ, সানুগ মুনিগণ, যাবতীয় মহর্ষি দেবর্ষি সব মুনিগণ জগতের অনেকেই নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, অগ্নিগণ এসেছিলেন, সবাই মিলিত। সেই সময়ে শঙ্কর ভগবান আগে থেকেই বসেছিলেন, প্রজাপতি অর্থাৎ আমাদের ব্রহ্মা তিনিও বসেছিলেন। হঠাৎ এই কোনো একটা কার্যক্ষেত্র থেকে হঠাৎ খুব ব্যস্ততা ভরে এই প্রজাপতি দক্ষ সেখানে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি ছুটে আসেন, দেরি হয়ে যাচ্ছে বলে সভাতে এসে পড়লেন। সভাতে যখন প্রবেশ করছেন তাকে ব্রহ্মা এতটাই পাওয়ার দিয়েছেন, খুব শক্তি দিয়েছেন, মনে হচ্ছে যেন সূর্য উদয় হয়েছে এতটা পাওয়ার, এরকমভাবে প্রবেশ করলেন। যখন ওখানে প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখছেন এরকম চোখটাকে ঘুরিয়ে দেখছেন সবাই বসে রয়েছে, আমার আগে এসে পড়েছে, তারা বিভিন্ন আসনে বসে রয়েছেন, আর আমার আসনে ওনার আসন আছে ফাঁকা, উনি আসনে বসবেন। দেখছেন উনি ঢোকবার সঙ্গে সঙ্গে ঋষি মুনি যারা আছে সব উঠে দাঁড়িয়ে পড়ল, আমরা উঠে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। কিন্তু দেখলেন পিতামা ব্রহ্মা তো দাঁড়াবেই না, কেন পিতা, আর দেখলে শঙ্কর ই দাঁড়ালো না। তখন বুদ্ধি খারাপ হলে যা হয়, যাদের যারাই দক্ষ এফিসিয়েন্ট তারা দেখবেন গুরুদেবের কাছে বহু সেবা করে, বহু সেবা দেখায়। জগৎবাসী বলল এছাড়া কেউ সেবা করেছে নাকি, সেবার বড় পারিপাট্য দেখিয়ে দিল, ভেতরে কিন্তু অন্য বিলাস। জগতের লোক এতই মূর্খ এতই বোকা কিচ্ছু জানতে পারে না, গুরু সেবার নাম করে ভগবানের সেবার নাম করে সমস্ত লুটে পুটে নিল, গুরুদেবকে পথের বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। গুরুদেব কি আর পথের বিক্রি হয়, মহাসম্পত্তির মালিক তার নামই তো গুরুদেব, কিন্তু লোকে কিছু জানতে পারে, লোকে বলে উনিই তো সেবা করছেন এত সেবা করলেন। তখন স্বাস্থ্যকাররা বিচার করে বলছেন দেখুন আপনারা সূক্ষ্ম বিচারটা বুঝতে পারছেন না, মাঝে মাঝে দেখবেন বিচার করে অসুরগণের ক্ষমতা এফিসিয়েন্সি অনেক বেশি হয়, হয় না, দেবতাদের থেকে কোনো কোনো বিষয়ে অসুরদের পাওয়ার বেশি হয় না, তা বলি কি আমরা অসুরগণ কি প্রাধান্য দেবো নাকি, কত বিষয়ে কার কার কার কথা বলবো একটা একটা করে বলে যাই। শুক্রাচার্য সে আমাদের দেবগুরু বৃহস্পতি, ব্রহ্মবিদ্যায় প্রবীণ তিনি, কিন্তু তার থেকেও একটা বিদ্যা বেশি জানে, কে, শুক্রাচার্য। তা বলি কি শুক্রাচার্যকে এনে পুজো করতে আরম্ভ করো, শুক্রাচার্য মানে কি, শুক্রাচার্য এক একটা নামের অর্থ আছে, শুক্রাচার্য মানে হচ্ছে জননাচার্য, অর্থাৎ যে কী করে সংসারের পারিপাট্য বিধান হয় সে ব্যাপারে ভালো অ্যাডভাইস করতে পারে, তাই জন্য তার নাম শুক্রাচার্য দেওয়া হয়েছে। তাহলে শুক্রাচার্য একটা বিদ্যা বেশি জানে, মৃত সঞ্জীবনী, কোনো কেউ মরে গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দেবে। তা বলি কি আমি শুক্রাচার্য বৃহস্পতিকে ফেলে দিয়ে আমি শুক্রাচার্য আরাধনা করবো, তোমাদের তো বুদ্ধি হয়েছে সেরকম, তাই তো হয়েছে না, সেরকম বুদ্ধি হলো না। ময়দানব, ময়দানবের জাদু জানে, ময়দানব কীরকম সৃষ্টি করে, আমাদের যে ব্রহ্মা সৃষ্টিকর্তা ইঞ্জিনিয়ার, দেবতাদের ইঞ্জিনিয়ার হলো কে, দেবতাদের ইঞ্জিনিয়ার হলো ব্রহ্মা, এই দেবতা ইঞ্জিনিয়ার হলো এই বিশ্বকর্মা, বিশ্বকর্মা বিশ্বকর্মার থেকে অনেক বেশি জানে, বিশ্বকর্মা করেন, বিশ্বকর্মা জানেন, কিন্তু বিশ্বকর্মা থেকে টেকনোলজি জানে, ফাইন টেকনোলজি, এটা দেখিয়ে দিয়েছিল না ময়দানব, টেকনোলজি দেখিয়ে দেননি, অবাক করে দিয়েছে জগৎকে, পাগল করে দিয়েছে, কেন বলে হস্তিনাপুরের পরেতে যে সভাটা তৈরি হয়েছিল, হ্যাঁ ইন্দ্রপ্রস্থ, তাতে পুরো টেকনোলজি তার ব্রেন থেকে এসেছিল, ভগবান আর অর্জুন দুজন বলে তোমাকে একটা সেবা দিলাম, বলে ক্ষমা করেছো কী করে বুঝবো, যা একটা সেবা দিলাম তোকে, প্রাসাদ নির্মাণ কর, এমন টেকনোলজি দেখিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেল। তাহলে কেউ কেউ যদি বেশি এফিসিয়েন্ট দেখে, বেশি করে টাকা আনলো, বেশি করে প্রাসাদ নির্মাণ করলো, তাহলে তার সদ্গুরু কি এতই বোকা, সদ্গুরু তাকেই বড় মনে করবে, এ হয় জগতে অনেকেই, আমি বড় বড় সাধু, আমি গুরুদেবের একমাত্র সেবক আর কেউ নেই, সব মুছে ধুয়ে সব শেষ করে দাও, একমাত্র আমি, দেখুনি কত বাহাদুরি দেখালাম আমি, গুরুদেব মনে মনে মুচকি হাসেন, দেখানো তুই বাহাদুরি, সবই আমি জানি। সদ্গুরুর অন্তঃকরণ যে এত গভীর অগাধ কেউ জানতে পারে না, যে যে কেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ওই জন্য যা যা পারিস কর। তাহলে এখানে দক্ষ প্রজাপতিকে এত তেজ দান করেছেন কে, ব্রহ্মা। দক্ষ প্রজাপতি এই ক্ষমতা লাভ করে প্রজাগণের অধীশ্বর, যত প্রজা পূজা আছে তাদের অধীশ্বর করে দিয়েছেন, প্রজাপতিগণের হেড করে দিয়েছেন, টপমোস্ট, যত প্রজাপতি আছে তাদের টপে আছেন তিনি। সেই জন্য স্বাভাবিকভাবে প্রজাপতি দক্ষের একটু ক্ষমতা চলে এসছে, সে আর আমি একজন কিছু এই ক্ষমতা। যেই সভাতে ঢুকে দেখলেন সবাই উঠে দাঁড়িয়েছে, আর আমার জামাইটা উঠে দাঁড়ায়নি, তখন ভেতরে রাগ হয়ে গেল, কি আমার জামাই, জামাই মানে ছেলের গোত্রীয়, আমার মেয়েকে বিয়ে করেছে কেন? সে দক্ষ, তার বুদ্ধিটা তো ওরমই হবে, রক্ত মাংসের বুদ্ধি, আমার মেয়ে, ওটা আমার জামাই, এগুলো দেখবেন হয়। অনেকে আবার সন্ন্যাস নেওয়ার পরে তো বাড়িতে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, সবই করছে, বলে বাহ ভালো, স্ত্রীও সম্ভাষণ করে, পূর্বে স্ত্রীকে ছেড়ে এসছে, ফোনেতে কথা হচ্ছে, সবই হয়, কি সুন্দর। এই জন্য বলা হচ্ছে যে এই দক্ষ প্রজাপতির এফিসিয়েন্সি দিয়েছেন বলে ব্রহ্মা তার কিছু অহংকার এসে গেছে। সে এখন বলছে, আরে সবাই উঠে দাঁড়ালো, দেখো এ আমার পুত্র সদৃশ্য জামাই আমার, উঠে দাঁড়ান, আমার কন্যাকে, ছোটো কন্যাকে বিবাহ দিয়েছি আমি, তাও এর সঙ্গে কে বিবাহ দেয়? শ্মশান মশানে থাকে, নোংরা সা, কাপড় চোপড় নেই, কিছু নেই, দুর্গন্ধ, দূষিত, মরা খুলি ফুলি নিয়ে থাকে, সব সময় অপবিত্র, এটা খালি আমার পিতা ব্রহ্মা খালি বলার ফলে নিয়ে বিয়ে দেয়, নাহলে কোন বেটা বিয়ে দেয় এর সঙ্গে? হ্যাঁ, আর ওই যে বাঁদরের মতো চোখ, গালাগাল দিচ্ছে, জাম কে আসছে তাই বলছে, বাঁদরের মতো চোখ, গায়ে মায়ে সবসময় ছাই বস্ত্র মেঘে থাকে, আর শ্মশানে বসে থাকে, কোনো একটা ভদ্রতা নেই, সভ্যতা নেই। দেখুন আমি কি এটা বানিয়ে বলছি? আপনারাই বিচার করুন, এই ভদ্রতা জানে? শঙ্কর মাথা নিচু করে শুনছে, শঙ্কর কিছু বলছেন কেন? মান অপমান তার কাছে সমান, তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেন চিত, কোনোরকম শঙ্কর পরমাংশ মাথা নিচু করে রয়েছে, অকথ্য গালাগাল দিয়েছেন এইভাবে, গালাগাল দিতে দিতে দিতে এতে শঙ্কর ভগবান তো কিছু মনে করলেন না, কিন্তু তার যে নন্দিয়া রেগে আগুনে, কি আমার প্রভুকে এরকম গালাগাল বলে, ও গালাগাল দিতে আরম্ভ করে, তারপর সাফাসাফি। প্রথমে আমি বলেছিলাম আগে নন কোঅপারেশন, আগে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর প্রকাশ্য বিরোধিতা, ওনার কাছে যেও না, ওনার হরিকথায় যেও না, তাহলে তোমরা গৌরী, এইরকম বিচার, তাহলে বোঝা প্রকাশ পায়, মুখোশটা খুলে যায়। তো এ ভালোর জন্য যা হয় সব ভালোর জন্যে, যা হয় আমি দেখি সব ভালোর জন্য, কেন যারা কপটতা করে আমাকে ভালোবাসা দেখিয়েছিল, দেখলাম সব মিথ্যে, আমি সব আগেই বুঝেছিলাম, কিন্তু এখন একবার টেস্টেড, এখন অ্যাপ্রুভ হয়ে গেল। আগে যেটা আমি জানতাম, কিন্তু মনে মনে জানতাম, প্রকাশ করতাম না, কিন্তু পরে এটা টেস্টেড হয়ে গেল যে ওরা আমাকে ভালোবাসে না, মিথ্যে কথা দেখিয়েছে, ওরকম প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওরকম অভিনয় করেছেন, কেঁদেছেন আমার কোলে, ওগুলো সব নাটক, কিচ্ছু না সত্যি, ভাগবত সামনে রয়েছে, সব আমি বুঝতে পারি। যাই হোক, এখানে কি হলো, এইভাবে শঙ্কর ভগবানকে গালাগাল দেওয়ার পরে রেগে গেলেন কে? আমাদের নন্দিয়া, নদিয়াও যা তা বলতে আরম্ভ করলো, কেন প্রথমে অভিশাপ দিতে আরম্ভ করলো কে? এই বেটা, প্রথমে বললো এই সব গালাগাল দিতে আরম্ভ করলো, দিয়ে কি করলেন, সর্বদা অসুচি থাকে, অমঙ্গলজনক, এইসবভাবে যা তা বলতে আরম্ভ করলো, বুদ্ধি খারাপ হয়ে গেছে, জানে না শিব শিব, এই দুটো এই যে বলার সঙ্গে সঙ্গে, অক্ষর বলার সঙ্গে সঙ্গে মঙ্গল হয়, এটা ভুলে গেল, গিয়ে এসব যা তা বলছেন চিতাভস্ম কৃত স্নান প্রেত সব নৃয়স্তি ভূষণ শিবাপ দেশ হি অশিব মত্ত মত্ত জনপ্রিয়া, বলে চিতাভস্ম কৃত স্নান, সবসময় স্নান করে কি ভস্য দিয়ে, মরা পুড়ছে ওই ছায়াতে স্নান করে, চিতাভস্ম কৃত স্নান প্রেত স্রগ নিয়স্ত্রী ভূষণ, এই যে মরা পুড়ে যে এসব হয়, এইসব হাড় ফাড় এইসব সব গায়ে পড়ে সমস্ত, আর শিব নাম গ্রহণ করেছে বেটা, শিবোপদেশ, নামটা শিব গ্রহণ করেছে, কিন্তু ঘোরতর অশিব, হি অশিব মত্ত, এই মত্ত। আর যারা মত্তজন, নেশা ভাং করে, চরস খায়, গাঁজা খায়, তারাই একে এর সঙ্গে থাকে। বাস্তবিক পক্ষে এটা শঙ্করজি ভগবানের হলো একটা বঞ্চনাময় স্বরূপ। শঙ্কর ভগবান ইচ্ছে করে ভূত পেদ এইসব নিয়ে লুকিয়ে থাকেন, নিজের পরমংশ রূপটাকে প্রকাশ করেন না। এই সম্বন্ধে আমি আলোচনা করব পরে। মনে হয় বাইরের দৃষ্টিতে তিনি আদৌ বৈষ্ণব নন, তিনি আদৌ সাধু নন, কিন্তু সমস্ত শাস্ত্র বিচার করে বলেছেন শঙ্করের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কিন্তু বাইরের দৃষ্টিতে এই যে চিতা ভস্ম, ছাই ভস্ম মেখে পড়ে রয়েছেন, আর ডুগডুগি এরকম শুল, এরকমভাবে বাঘের ছাল, আমরা তাকে এখানে কোনো ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, এখানে হচ্ছে পাষণ্ড তিলক ধারণ করেছে এরকমভাবে, আর সবসময় ভূত পেত তার সঙ্গে রয়েছে, হি হা হা করছে ভূত পেতগুলো। তো অনেকে যদি এটা দেখে মনে করেন এর বারে কী গুরুত্ব আছে, সব আজেবাজে ভূতপেত যার সঙ্গ তার আর কী মূল্য আছে, সেটাকে টিকাকাররা বলছেন নিজের স্বরূপটাকে গোপন করার জন্য, পাষণ্ড ব্যক্তিদেরকে বঞ্চনা করার জন্য শঙ্কর ভগবান ওই রকমভাবে বঞ্চনাময় লীলা, না তো তিনি কোনো মত স্পর্শ করেন, না তো গ্যাঁজা ভাঙ, কিচ্ছু খান না, এগুলো নাটক, কেউ জানে না। যেমন আমাদের বংশীদাস বাবাজি মহারাজ গড়গড়াতে ভুটভুট ভুটভুট করে টানছেন, গড়গড়ায় কিচ্ছু নেই, খালি সাদা টিকে লোককে বঞ্চনা করার জন্য কী করছেন, ওইখানে গড়গড়ায় এরম্বা টানছেন ভুটভুট ভুট করে, আর কখনো কখনো গৌরনীতায় কেরম এরম দেখাচ্ছেন, দেখিয়ে হাসছেন। পরমহংস ব্যক্তিগণের চরিত্র আচরণ বদ্ধজীব কখনোই অনুভব করতে পারবে না। ওই জন্য আমাদের প্রভুপাদ বলতেন, কেউ যদি বলতে একটু বংশীদাস বাবাজি মহারাজকে একটু দর্শন করে আসি প্রভুপাদ, না একদম যাবেন না, কখন গিয়ে কী দেখবেন, তিনি কী করছেন, কী অবস্থা বুঝতে পারবেন না, অপরাধ হয়ে যাবে, একদম না যাবেন না ওর কাছে, পরহংস শ্রেষ্ঠ, কী অবস্থা রয়েছে কী জানি, আপনি দেখবেন একটা কুৎসিত জিনিস দেখে আসবেন, যেহেতু গালাগাল। যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ গঙ্গার তীরে এরকম বসে রয়েছেন, আর ছেলে ছোড়াগুলো নোংরা ছেলেগুলো, বাহ খুব ভালো লাগছে দেখতে নাকি, হ্যাঁ বলে যাতা গালাগাল দিচ্ছে, গৌরকিশোর বাবা ভগবানের চিন্তন করছে, তাদের দৃষ্টি হলো ওরা মনে করছেন বাবা বোধহয় ওই মায়েরা স্নান করছে, ওই স্নানটা দেখছে, আর গৌরকিশোর বাবা পরমংস, কখনো ইট মারছে তাকে, কখনো ধুলো মারছে, গৌরকিশোর বাবা বলছে অনেকক্ষণ সহ্য করলেন, করে বলছেন দাঁড়াও দাঁড়াও আমি যশোদামাকে বলে দেবো, খুব হয়েছে তোমাদের বাড়াবাড়ি। মানে তার দর্শন হলো কৃষ্ণই আমাকে মারছেন, পরীক্ষা করছেন আমি রেগে যাই কি না, বলে যশোদা আমাকে বললে কানটা ধরবে তখন ঠিক হবে, তাহলে কীরকম দর্শন। আর দ্বৈরের জগতের যে রক্ত মাংসের দূষিত দর্শনে অবস্থিত ব্যক্তিগণ তারা চিন্তা করছে ওই মায়াগুলো ঘাটে চান করছে, বাবা বোধ হয় দেখছে বাবার খেয়ে দে কাজ নেই, খেয়ে দে কাজ নেই, ওই সব দেখবে, কিন্তু লোকে তো বুঝবে না, সেই জন্য যেতে দিতেন না বহুপাত, কাউকে যেতে দিতেন না একদম না, গৌরকিশোর বাবা বংশীদাস বাবাজি মহারাজ জগন্নাথ দাদা পরমংশ শ্রেষ্ঠ, সে কী অবস্থায় রয়েছে, বুধ হয়ে রয়েছে নেশার মতো, বংশীদাস বাবাজি মহারাজ গুরু যদি কোনো মায়ের দিকে তাকায় ভয়েতে পালাবে, চোখগুলো লাল, এরকম চুলগুলো এরকম কোঁকড়া, মনে হবে এই কিছু একটা করে ফেলবে, হ্যাঁ দেখলে আমার ভয়ে, আমি ছবি দেখলে ভয় পেয়ে যাবে, কাছে তো যাওয়া দূরে, কপিন পরে আমি বসে রয়েছে, খালি আমি যদি কোনো মায়ের দিকে তাকায় না ভয় দৌড়াবে এরকম। ওই জন্য এইসব মহাপুরুষগণকে বাইরের দৃষ্টিতে কেউ চিনতে পারে না। তাহলে শঙ্কর ভগবানকে কী করে চিনবে, চিনবে পরমংশ শ্রেষ্ঠ, তাকে চিনতে পারলো না, গালাগাল দিল এরকম, তাহলে শিব নাম গ্রহণ করেছে বেটা, একেবারে অশিব অমঙ্গলজন, যত মত্ত লোকগুলো এইসব এর ভজন করে, গাঁজা মদ ভাং এমনি শ্মশানে এসব পড়ে থাকে, এভাবে গালাগাল দিচ্ছে। আর শঙ্কর ভগবান ইচ্ছে করে নিজেকে লোকাবার জন্য, পাষণ্ডগণকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে এইসব ব্যবস্থা করে, দেখ আমি মদ চরস ভাং এইসব নিয়ে পড়ে থাকি, আর ওরা ভাবে বলে বাবার এটা প্রসাদ খা, একটান গাঁজায় দিয়ে আমি অনেকদিন আগে অনেকবার আমি বদ্রীনারায়ণবার দু তিনবার গেছি, প্রথম যখন গেছি তখন অভিজ্ঞতা অত নেই, পাহাড় পর্বত দেখিছি, আগে পাহাড় আমার খুব প্রিয় পূর্ব থেকেই, হিমালয় আমার অত্যন্ত, সেখানে গেছি, গিয়ে এমন সময় পৌঁছেছি কোনো বাসস্থান পাচ্ছি না, কি করা যায় কোথায় থাকি, রাত্রিবেলা পাহাড়ের নিচে থাকলে কিছুই হবে না, ভগবান ঠিক বাঁচিয়ে দেবেন কিন্তু ওষ্টা পড়বে, ভজন ভজন মুশকিল হয়ে যাবে, খুঁজছি জায়গা। তো বলতে বলতে একজনের বললো বাবা ওহাঁ যাও, ওখানে থাকার জায়গা হয়ে যাবে ভালো। আমি অন্ধকারের মধ্যে পাহাড়ে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পৌঁছেছি, সে বলে হাসির কথা, সেখানে গিয়ে উঁকি মারি, ভেতর দিকে ধোঁয়ায় ধোঁয়া, এত ধোঁয়া কোথা থেকে এলো, দেখে এক দঙ্গল সাধু বসে গাঁজা টিনছে, আমাকে দূর থেকে দেখে আও বাবা আও আও বাবা আও এরম্বার ডাকছে, আমি বললাম হয়ে গেছে আমার, এইখানে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে চলে গেলাম অন্য জায়গায়। বাপ রে বাপ, ওরা ভেবেছে আমিও বোধহয় গেজাড়ি সাধু, আমি তো সাধু নয়, আমি সাধু বলি না নিজেকে, ওরা ভাবছে আমাদের মধ্যে গেজাড়ি সাধু, যদি গেঁজা না খাই তাহলে বলে কিসের সাধু বেটা তুমি, গালাগাল দিয়ে দেবে, গেঁজা খাও না চা খাও না কিসের সাধু তুমি বেটা, গালাগাল দেবে, ওদের ওইটি বৃদ্ধি, ওরা এটাকেই সাধুত্ব মনে করে। আমাদের এইসব বিচার ওরা কিছু বোঝে না, এরকম 84 কোষ জঙ্গলে ঘুরতে ঘুরতে এরম হয়, কোনো জায়গা হয়তো কোনো সাধুর দঙ্গল আছে, আমাকে সেখানে কিছুক্ষণ থাকতে হবে, কোনো কারণে থাকতে হবে, একটু বিশ্রাম নিয়ে তারপর যাও। হঠাৎ ওরা দিকে ওদের মধ্যে চা বানিয়েছে, চা বানিয়ে এনে চা নিয়ে এসে আমাকে বাবা পিও পিও, এখন আমি যদি বলে আমি চা পান করি না আমি সাধু, সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা গালাগাল দেবে, সব বিনম্র হবো তো, যে একটা ব্রত গ্রহণ করেছি, আমনে ব্রত লেখে রাখা হ্যাঁ, সে চা মানা হ্যাঁ, ও বাবা ব্রত লেখে রাখা হয় ও চা মানা চা লিয়া, আর যদি বলতো এ চা আমি খাই না নিয়ে যাও, তখন অকত্য খিস্তি আরম্ভ করে দেবে, গেজাড়ি সাধু চিমটা সাধু নাগা সাধু ভর্তি চারিদিকে, একটু এদিক ওদিক হলে পিটিয়ে দেবে, চুপচাপ কোনো কিছু চুপচাপ থাকতে হবে, দরকার নেই, যা পাইস করা কর। এইভাবে শঙ্কর ভগবান জগৎকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে পরমংস হয়েও আমি গাঁজা খাই, ভাং খাই, চরস খাই, এইসব একটা লীলা দেখান, আর ওই বেটা পাষণ্ডগুলোকে বঞ্চনা করে তাদেরকে বিমুখ করে দেন, হরিবিমুখ। যাকেই শঙ্কর ভগবান ভালোবাসবে, জগতের মধ্যে সবচেয়ে বেশি উপকার করেছে শঙ্কর ভগবান আর নারদজি, এ দুজনের নাম অজস্র পতি শাস্ত্রে দেবত্রী, এরা দুজন লক্ষ লক্ষ জীবাত্মাকে ভক্তি রাজ্যে প্রবেশ করিয়েছেন, কিন্তু এ আবার শঙ্কর ভগবানের মধ্যে বঞ্চনা কেউ করতে পারবে না, সবাইকে ঠকিয়ে দেবে, চালাকি করবি তুই লোকে ঠকিয়ে দেবে, কিন্তু যাকে ভালোবাসবেন সেই যদি আজেবাজে জিনিস চেয়ে বসে শঙ্কর ঘুরিয়ে দেবেন, দিয়ে ঘুরিয়ে দেবেন ভক্তি রাজ্যে, এত চালু। আর মায়াবাদ বেদান্তকে শঙ্কর হ সাক্ষাৎ শঙ্কর হ, যিনি শঙ্করাচার্য রূপে এসছেন জগতে মায়াবাদ বেদান্তকে স্থাপন করেছেন, তিনিও কে সাক্ষাৎ ওই শঙ্কর, এটা পদ্মপুরাণে প্রমাণ আছে, শঙ্কর ভগবান সাক্ষাৎ শঙ্কর ভগবানই শঙ্কর, শঙ্করাচার্য রূপে আবির্ভাব হয়ে তিনি জগৎকে এইসব মায়াবাদী ভাষ্য দান করেছেন যাতে ভক্তি রাজ্য থেকে তারা দূরে চলে যায়, এটা ভগবানের আদেশেই করেছেন। এইভাবে গালাগাল সাফাসাফি হওয়ার পর বড় একটা বাজে ব্যাপার হলো, বড় বাজে ব্যাপার হলো এইসব, তখন ভৃগুমণি তিনিও রেগে গেলেন, তিনিও সাফাসাফি করতে আরম্ভ করলেন, যা তা বলতে আরম্ভ করলেন, ভৃগুমণি অভিশাপ দিতে আরম্ভ করলেন, সেখান থেকে অনেক অভিশাপ, সেসব শুনে আর কাজ নেই, দক্ষ প্রজাপতি অভিশাপ দিচ্ছেন, এও অভিশাপ দিচ্ছে, শঙ্কর ভগবান দেখলেন এই তো মহাজ্বালা হলো, এ কোন জঞ্জালের মধ্যে এলাম আমি, বলে কি করলেন, তিনি মাথা নিচু করে ওখান থেকে চলে গেলেন, উঠে চলে গেলেন, শঙ্কর ভগবান কোনো ভালো মন্দ কোনো না বলে সেখান থেকে মাথা নিচু করে উঠে চলে গেলেন, যা দরকার নেই, বিমন আইব, যেমন এটা যে আর ভালো কারণে এলাম, এ কী হলো, এটা ভেতরের মধ্যে একটা কীরম যেন একটা ভাব, দরকার নেই জঞ্জাল সব যা চলে গেলেন। আর এখানে আমাদের ভৃগুমণি অভিশাপ দিলেন, ভবব্রত যারা ধারণ করবে, ভবব্রত ধরা যে চ তানো সমনব্রতা পাশণ্ডিনস্তে ভবন্তু সৎস্বাস্থ্য পরিবন্থিনহা, এ অভিশাপ দিয়ে দিল। যারা ভবব্রত ধারণ করে শঙ্করের ব্রত, তারা পাষণ্ড হয়ে যাবে, যে তার তার যে অনুবর্তন করবে তারা পাষণ্ডী হয়ে যাবে, যা ভবন্তু। আর অসৎশাস্ত্র পাঠ করবে তারা, শাস্ত্রের কোনো সূক্ষ্ম বিচার পাঠ করবে, বলছেন সৎশাস্ত্র পরিপন্থী নয়, সৎশাস্ত্রের বাইরে চলে যাবে তারা। যেটা হলো লাস্ট মায়াবাদী বেদান্ত, এই অভিশাপের ফলেই হলো। আর নষ্ট শৌচা, তারা শৌচাচার থাকবে না, মোটা বুদ্ধি থাকবে, মূঢ় ধিয় জটা ভস্মাস্তি ধারিণা বিষন্তু শিব দীক্ষায়াম যত্র দৈবম সুরাসবম, যেখানে হ্যাঁ মদ্য আদি সব কিছু দিয়ে এইসব চলে আনন্দ উৎসব, বিষন্তু শিব দীক্ষায়াম, তারা শিব দীক্ষায় প্রবিষ্ট হয়ে যাক, যা মূঢ়ধি যাদের বুদ্ধি কাজ করবে না, শৌচাচার থাকবে না, যা নষ্ট হয়ে যাক। এতে দুরকম লাভ হলো, এক হলো ভগবানের যে ইচ্ছা তাতে মায়াবাদ বেদান্ত আদি সৃষ্টি হলো পরবর্তীকালে, হয়ে কী করলো অভক্তিমান ও আসুরিক ব্যক্তি সম্পন্ন ব্যক্তিরা, যারা ভক্তিরাজ্যে এসে গেলে অসুবিধা হবে তাদেরকে বিমুখ করে সরিয়ে দেবে। আর নষ্ট শৌচাচার এসবের দ্বারা, নিয়স্তিভূষণ এসবের দ্বারা শিবজি মহারাজের এই অভিশাপে একটু সুবিধে হলো, কেন তিনি লুকিয়ে থাকবেন, শুদ্ধ ভক্তরা আমাকে চিনবে, বাকি কিছু চিনবে না, চারিদিকে পরিবেষ্টিত হয়ে রয়েছেন সব কিছু। এখানে একটা সিদ্ধান্ত আমি বলে রাখি, যেটা না বললে আপনারা ভবিষ্যতে ভুল পথে চলে যাবেন, সেটা হচ্ছে শঙ্কর ভগবানকে যখন শুদ্ধ স্বরূপে অনুভব করতে পারবেন, আপনার শুদ্ধ স্বরূপ হলে তাহলে শঙ্কর ভগবানের স্বরূপকে অনুভব করবেন। শিব তত্ত্ব আর প্রচণ্ড গম্ভীর তত্ত্ব, এটা অনুভব করা খুবই মুশকিল। তথাপি আমি অল্পের মতো বলি, আমি তত্ত্ব ব্যাখ্যা করব না। শিব তত্ত্ব একদিকে বিরাট তার ক্ষমতা, ব্রহ্মা পর্যন্ত তাকে ভয় পান, সবাই চরাচর বিশ্ব তাকে অত্যন্ত সমীহ করে চলে। আবার একদিকে শিবতত্ত্ব বিচার করলে হবে জীবতত্ত্বের মতো দেখা যায়, অনেক গভীর ব্যাপার, এসব আলোচনা সময় মতো আমি করব যখন শিবতত্ত্বের আলোচনা করব কোনো দিন। এখানে আমাদের প্রশ্ন হলো, এই যে অভিশাপটা দিল শঙ্করকে ভালোবাসলে, শঙ্করের ব্রত তপস্যা করলে পরে আমিও পাষণ্ড হয়ে যাব, তাহলে তো আমি আজ এখানে বৈষ্ণব মহলে অনেকের ভুল ধারণা আছে, তার বল না না শিবরাত্রি আদি করতে নেই, এগুলো করে পাষণ্ড হয়ে যাবে, তা নয়। শিবরাত্রি আদির কথা হরিভক্তি বিলাসে বলা রয়েছে, শুদ্ধ তত্ত্বের চিন্তা করে অনুভব করে কেউ যদি শিবরাত্রি করে চরম মঙ্গল হবে, বরঞ্চ শিবরাত্রি না করলেই মঙ্গল অমঙ্গল, শিবরাত্রি করতেই হবে, উল্লঙ্ঘন করলে অসুবিধে। কিন্তু অনেকে ভুল বুঝবেন, বুঝতে পারেন, এই জন্য অনেক অনেক মঠেতে শিবরাত্রির বিধান দেয় না, এমন কি শিবের চরণামিত আদিও তারা গ্রহণ করেন না, অপমান করে। কিন্তু যদি কেউ এই বুদ্ধি নিয়ে করেন যে সদাশিব তিনি বিষ্ণু তত্ত্ব, তাহলে তার চরণামৃত আমরা দেখেছি শিল ভক্তিপূর্ণ প্রিয় শ্রী মহারাজ পরমহংস শ্রেষ্ঠ তিনি গ্রহণ করেছেন, আমিও গ্রহণ করি। এখন আপনারা যদি বলেন আমি পাষণ্ড, তাহলে ঠিক আছে পাষণ্ডই ঠিক আছে, ভালো অসুবিধে কিছু নেই। তাহলে শিবজি মহারাজ আপনি চিন্তা করুন, আপনারা বিচার করে দেখুন, যে শঙ্কর ভগবানকে ভালোবেসে চৈতন্য মহাপ্রভু বারাণসীতে রোজ বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছেন, লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, তিনি বিশ্বনাথকে দর্শন নিজের ভক্তকে দর্শন করতে যাচ্ছেন। যখন তিনি পূর্বাশ্রমে ছিলেন, কেউ যদি শিবের ভক্ত আসছে ডুগডুগি বাজাত, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে তার ঘাড়ে উঠে পড়তেন, তাকে আদর করতেন। তাহলে শঙ্করের যারা ভজন করে তাতে আমি গালাগাল দেবো কি? কখনোই দেব না। তবে শঙ্করের তত্ত্বটাকে বাস্তব বোঝাবার চেষ্টা করব। এই তুমি বুঝেই গিয়াম যেটা সদাশিব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, মহাবিষ্ণু তত্ত্ব, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যশতি অদহ তসাবতার এব এম অদ্বৈতাচার্য ঈশ্বরা, তাহলে ভালো, আর না বুঝতে পারলে এই গণ্ডগোল। যাই হোক, এখানে আমি অল্পের উপর বলে দিলাম, কেউ যেন ভ্রান্ত ধারণা না পোষণ করেন, জগন্নাথের প্রসাদ কী হচ্ছে, পুরীতে বিশ্বনাথকে প্রথমেই বিশ্বনাথ গেটে ঢুকে ফার্স্ট বিশ্বনাথকে দিতে হবে, গেটে ঢুকে জগন্নাথ মন্দিরে প্রথমেই বিশ্বনাথ, আর কোনো কথা নেই, বিছানা বসে রয়েছে, তাকে উল্লঙ্ঘন করে গেলে তার অবস্থা কাহিল। বিশ্বনাথ বসে রয়েছেন, প্রথমে জগন্নাথকে ঢুকবে সঙ্গে সঙ্গে বিশ্বনাথ, বিশ্বনাথকে আগে রণবোধ করো। চৈতন্য মহাপ্রু নিজে আচরণের দ্বারা সব দেখিয়েছে, পাষণ্ড লোক কিছু বোঝে না। হ্যাঁ শাস্ত্র বলেছে, বাজারের লোক এইসব ব্যাখ্যা করে, সিদ্ধান্ত বলে না। তাহলে শঙ্কর ভগবানকে যদি আমরা সদাশিব রূপে অনুভব করি, তাহলে তার চরণামৃত নিতে আর ব্রত নিতে তো অসুবিধে কিছু নেই। আমরা তো পাষণ্ডীগণের মতো সেরম করবো না, যেটা ভব যেটা যে এই অভিশাপ করেছেন সেটা কাকে? শিবকে, যিনি কৈলাসে ইচ্ছে করে ওরকম রূপ ধারণ করবেন জগৎকে বঞ্চনার জন্য। অভিশাপের পরে দুটো সিদ্ধা হলো, এক হচ্ছে আপনাকে বঞ্চনা করা, অসুরভাব সম্পন্ন যারা তাদের সবাইকে বঞ্চনা করে মোহিত করা, নিজের যে পরমাংশ স্বরূপ সেটাকে লুকিয়ে রাখা। আমি তো বৈষ্ণব, এটা হইনি, আমি বৈষ্ণব হইনি, আমি সাধারণ ব্যক্তি, এবার লুকিয়ে থাকা। এখন এখানে সতী মা এই অপরাধের কথা আমি আগেই বলেছিলাম, রামের রূপের প্রতি তার একটু। রামজি বললেন, মা কি কি কল্পনা করে এসছেন? সঙ্গে সঙ্গে বুদ্ধি খারাপ, বাবা বুঝে ফেলেছে তো ভগবান পরাত্পর ঈশ্বর, তার আর কি কি, যাই হোক বুঝে গেছেন। কিন্তু শঙ্কর জেনে গেছেন তপস্যা করতে করতে যে আমার আমার গিন্নির বুদ্ধি খারাপ হয়েছে, তখন তার শাস্তি পেতে হবে। তিনি বুঝতে পারলেন এই দেহ এবার যাবেই, কেন শিব মঙ্গলময় শিবকে যিনি আরাধনা করেন একমাত্র পতি, তার অন্য ভাবনা আসতে পারে না, এটাও একটা লীলা। তারপর থেকে আর দেবীকে তিনি বাম দিকে বসিয়ে সম্মান দেন নাই চিরকাল, যতদিন এই ঘটনা ঘটেছে ততকাল ওই বাইরেই রয়েছে, শিবে কোলে নিয়ে আদরও করেননি কিছু না। এই সময় স্বাভাবিকভাবে পত্নী একটু খিটখিটে হয়ে গেছে, দেবী মা একটু খিটখিটে, সতী বয়সও কম মা। আর একদিন বলছেন, একদিন শঙ্করকে বলছেন যে এই দেখুন, শঙ্করকে বলছেন এই সমস্ত এরা সব যাচ্ছে যজ্ঞতে, আমার পিতা আপনার শ্বশুর যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞতে সমস্ত দেবর্ষি মহর্ষি সবাই যাচ্ছে। দেখুন ওই আকাশে বিমান, বিমান মানে প্লেন, তখনকার দিনে প্লেন মন্ত্রতে যেত, সমস্ত যাচ্ছে পুষ্প বিমান করে, কন্যাগান সব ফুলের মালা পড়েছে, এখানে খোঁপায় ফুল লাগিয়েছে, বলছি দেখুন ওসব যাচ্ছে, তো আমিও যাব, আপনি চলুন না। শঙ্করকে বলছেন, শঙ্কর ভগবান বলছেন দেখো যজ্ঞের আয়োজন করেছে, আমাকে তো নিমন্ত্রণ করে নাই, উপেক্ষা কর। তখন দেবী বলছেন আচ্ছা এ তো পিতাই হয়, শ্বশুর তো মানে পিতা, আর পিতার ঘরে তারপরে গুরুর ঘরে এদের ঘরে যদি না ডাকলেও যাওয়া যায়, বন্ধুর কাছে, কোন কোন জায়গায়, বন্ধুর কাছে, নিজের পিতার কাছে, গুরুর কাছে না ডাকলেও যাওয়া যায়, এ শাস্তে আছে। শঙ্কর বললেন হ্যাঁ তুমি শাস্তের কথা ঠিকই বলেছ দেবী, কিন্তু যেখানে বিদ্বেষ, যেখানে ঘোরতর বিদ্বেষ, সেখানে মোটেই যাওয়া উচিত হয় না, যেখানে ঘোরতর বিদ্বেষ সেখানে যাওয়া উচিত হয় না, গেলে উল্টো ফল হয়। না আমি যাব, আমি যাব সেখানে। শঙ্কর ভগবান যতবার বলছেন যে গেলে ভালো হবে না, না আমি যাব ওখানে যাব, সবাই যাচ্ছে, আমার বোন ফোন যত বোন আছে, আমার জামাই বাবু আছে, সবাই যাচ্ছে, আমি যাব না বলে চঞ্চল হয়ে গেলেন। দেবী এত রেগে গেলেন যে শঙ্কর যে তার কে হয় সেটাও ভুলে গেলেন, যে শঙ্করকে ছাড়া এক মুহূর্ত তিনি স্বপ্নেও ভাবতে পারেন না, সেই শঙ্করের দিকে এরমভাবে তাকাচ্ছেন, এরকমভাবে গাঁত কিরমির করে তাকাচ্ছেন, আবার গেটের বাইরে যাচ্ছে, আবার গেটের ভেতর ঢুকছেন, আবার তাকাচ্ছেন, আবার গেটের বাইরে যাচ্ছে, যাচ্ছে আর ঢুকছে, রাগে একেবারে গড়গড় করছে। শঙ্কর চুপচাপ রয়েছে, যা করছিস কর। শেষে কি হলো, শঙ্কর ভগবান দেখলেন কাউর কথা না মেনে আমার কথা উপেক্ষা করে, শঙ্কর একটাই কথা বললেন, যদি আমার কথা উপেক্ষা করে তুমি সেখানে যাও তাহলে তোমার সেখানে মঙ্গল হবে না, যদি তুমি সেখানে আমার কথা উপেক্ষা করে যাও সেখানে মঙ্গল হবে না। এইটুকু কথা বলে চুপ হয়ে গেলেন, বেশি কথা কাই নেই, দেবী এখন রেগে গেছে। শেষে দেখলেন আর কোনো কথাই শুনল না, সোজা রাগ করে একেবারে বেরিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে একেবারে হনন করে চলতে আরম্ভ করলো। শঙ্কর ভগবান ইশারা করলেন নন্দিয়াকে, নন্দিয়া তোর মা খেপে গেছে, শিগগিরি যা, সঙ্গে যা। নন্দিয়া ইশারা করার আগে যায় না, রইল সংসার তোমার, চললো দেবী ভবের সংসার। দেবী যখন চলে গেলেন, শঙ্কর ইশারা করলেন কাকে, নন্দিয়াকে, নন্দিয়া তোর মা রেগে গেছে, শিগগিরি যা পেছনে। সঙ্গে সঙ্গে নন্দিয়া কি করলো, সঙ্গে সঙ্গে গেল। নন্দিয়া গিয়ে বললো, মা দয়া করে আমার পেটে পিঠে বসো। বসে পিঠে বসিয়ে নিল, বসিয়ে নিয়ে এবার সাজা গোজার যে জিনিসপত্র, আয়না সিঁদুর যা যা সাজা গোজার জ্বালা লাগে সব ওই বান্ডিলটা নিয়ে নিয়েছেন, মায়ের লাগবে, নিয়ে এবার সব চললেন। দেবী এবার গিয়ে কোথায় গেলেন, সোজা গিয়ে সে যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হলেন, দক্ষের যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হলেন। যজ্ঞশালায় গিয়ে দেখছেন সমস্ত আমার যত আত্মীয় পরিজন সব কিছু এসে গেছে, সবাই এসছে। আর যজ্ঞশালায় দেখছেন সমস্ত দেবতাদের যে ভাগ, যজ্ঞের ভাগ, সব যজ্ঞের ভাগ নির্ণয় করা আছে, একমাত্র শঙ্কর তার রুদ্র যজ্ঞের শেষ ভাগ উনি পান, যজ্ঞের শেষ ভাগ ওনাকে দিতে হবে, কিন্তু ওনার কোনো যজ্ঞের ভাগ নেই। দেবী মনে মনে দুঃখ পেলেন, কি আমার স্বামীর কোনো যজ্ঞের ভাগ নেই, যে চরাচর বিশ্বকে যে ধরে রেখেছেন, আদর করছেন, ভালোবাসেন, তার কোনো যজ্ঞের ভাগ নেই। রেগে আগুন হয়ে গেলেন, প্রথমেই রেগে গেলেন, একে তো ওখান থেকে রেগে এসছেন, তারপর এখানে এইসব থেকে আরও ডবল রাগ হয়ে গেল। দিয়ে এবার দেখছেন তাও ওর বাবা, অনেকে বলছে আপনার ছোটো মেয়ে এসে গেছে, ছোটো কন্যা, কে কাকে বলছে, দক্ষ ব্যস্ত রয়েছে, দক্ষর মুক্তলো তাকাচ্ছে না, এরা আমার মাথা নিজে অন্যদিকে থাকিয়ে রয়েছে। দেখছি যে বাবা আমাকে ভালোবাসে সে একটু মুক্তলো তাকাচ্ছে না আমার দিকে, এতদিন পর দেখা হয়েছে, আরও রাগ হয়ে গেল, তার রাগ বাড়ছে খালি। তারপরে ভেতরে গেল, যেতে যেতে যত লোক আছে যত লোকের সঙ্গে দেখা হয়েছে, কেউ কথা বলছেন, বলি কেন এই কী ব্যাপার, যত নিমন্ত্রিত হয়ে যত লোক এসছে, দেবতা আদি ঋষি, কেউ কথা বলছে না ওনার সঙ্গে। ও যেন মনে হচ্ছে আমি অপমানিত, ঢুকেই যাচ্ছে সবাই যেন আমায় দেখিয়ে মুখ নিচু করে ফেলছে, ওর সঙ্গে কেউ কথা বলে না। ও চিন্তা করলেন এ কী ব্যাপার হলো। তারপরে ভেতরে গেলেন, ভেতরে গিয়ে দেখেন জামাইবাবু, তারপর সেখানে আমার বোনেরা সব আছে, সব বিবাহ তারা সব এসছে। তখন বোনেরা বোনের খবর তো নেবেই, সেখানে তো কোনো আসে, বোনেরা বোনের খবর নিল, সেখানে আলিঙ্গন আদি সব ভালোবাসা হলো, মা কন্যাকে জড়িয়ে ধরে আদর করলেন, মায়ের মন, যাই হোক আদর করলেন, আদর করে তাকে বসালেন, বিভিন্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু আর কেউ করলেন। এ কথা দেখে দেবীর অত্যন্ত রাগ হলো। দেবী কি করলেন, দেবী সেখানে গেলেন যজ্ঞস্থলে গিয়ে বললেন, তার আগে ভগবানের এই কথাটা বলা ভালো, এটা ব্যাখ্যা করলে ভালো হতো, কিন্তু সময় বা কই। শঙ্কর ভগবান বলেছিলেন কাকে, দেবীকে, কি বলেছিলেন, বিদ্যা তপ বিত্ত বপুর বয় কুলৈ শতাম গুণৈ ষড়ভি রসত্তমৈতরৈ স্মৃতৌ হতায়াম ভৃতমান দুর্দিশ স্তব্ধা ন পশ্যন্তি হি ধাম ভূয়সাম। শঙ্করে অত্যন্ত মূল্যবান কথা দেবীকে বলেছেন, দেখো বিদ্যা তপ বিত্ত, বিত্ত মানে সম্পত্তি, বিদ্যা তপ বিত্ত বপু এই সুন্দর দেহ আর ভালো বংশ, সাধু ব্যক্তিদের এটা গুণ হয়ে দাঁড়ায়, শতাং গুণেই, যারা সাধু তাদের পক্ষে এটা গুণে, এটা ভূষণ, যারা দৈত্য দানব, যারা জড় সংসারে পড়ে রয়েছে, তাদের এইসব গুণাবলী এলে তাদের অহংকার বেড়ে যায়, অহংকারে তারা ফুলে যায়, শতাং গুণই সাধুগণের এটা ভূষণ হয়, আর অহংকারী ব্যক্তি যারা তাতে সরভীর অসত্যম ইতরই, যারা ইতর ইতর ভাবনা নিয়ে পড়ে রয়েছে তাদের পক্ষে এরা এরা এলে আরও অভিমান বেড়ে যাবে, আরও নোংরা পথে তারা চলে যাবে, আরও বাজে পথে চলে যাবে, আর তারা এমন বেপথে যাবে, এত অভিমানী হয়ে যাবে, তারা সামনে যদি পরমাংশ গুরু বৈষ্ণব থাকে তাদেরও অপমান করবে, করবেই করবে। তার অভিমান এমন চেগেছে, সে অপমান করবেই করবে, আর কিছু করার। এইভাবে দেবী দেবীকে বোঝালো, দেবী যখন চলে গেলেন তখন দেবী অরুদ্র ভাগম তমাবেক্ষ চাধরম পিতা চ দেবে কৃত হেলনম ভমৌ অনাদৃত্তা যজ্ঞ সদসী অধীশ্বরী চুকোপ লোকুণ্ণিব দক্ষ বলছেন ধক্ষতি রুষা, যেন মনে হলো জগৎটা এবার দিবি দৃষ্টির দৃষ্টি দিয়ে পুড়িয়ে দিতে চাইছেন। অনাদৃতা, কেউ তাকে সম্মান করছে না, ভালোবাসছে না, এই দেখে এবার কি করলেন, বললেন ঠিক আছে, এই যে আমার শরীরটা দেখে আমার স্বামী আদর করে বলে হে দাক্ষায়ণী হে প্রিয়ে, আমি এই শরীরটাকে রাখবো না, তোমার সম্বন্ধে যে শরীর আমাকে মজা করে কখনো কখনো স্বামী ডাকে হে দাক্ষায়ণী হে প্রিয়ে, আমি এই কথাটাই রাখবো না, তোমার থেকে শরীর পেয়েছি শরীর ছেড়ে দেবো। বলে কী করলেন, সঙ্গে সঙ্গে এক জায়গায় আসনে বসে বললেন, কুশাসনে বসে ঘোমটাটাকে এরম টানলেন, তাহলে এরম যোগে বসে পড়লেন। যোগের দ্বারা কী করলেন, শঙ্করকে চিন্তা করছে না, সমস্ত অগ্নিগুলোকে শরীরের ভেতর যে আমাদের অগ্নি সারা শরীরে এটাকে গুটিয়ে নিয়ে এখান থেকে এখানে যজ্ঞাগ্নিকে উঠতে উঠতে উঠতে উঠতে এইখান দিয়ে বার করে দিলেন, ব্যাস ব্রহ্মরত্ন দিয়ে অগ্নি প্রজ্বলিত হলো, সারা জগৎ হাহাকার করে উঠলে, কি হাহাকার করে উঠলে লোকে, এই কি দক্ষ, এ কি করলো, নিজের এক এত আদরের কন্যা আছে সামনে মরে গেল, হায় হায় হায়। এইভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, মানে পুড়ে যাচ্ছেন দেবী, সবাই দেখছেন। তা পড়বার আগে একটা কথা বলেছিলেন দেবী শঙ্করকে, যে কথাগুলো সেখানে বলেছিলেন যে দোষাণ পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তী কেচিত ন ভবাদৃশাদিজহ গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহাত্মাস্তেষু অবিদ্যৎ ভবানঘম। বলছেন জগতে তিন রকমের দর্শন আছে, এক হলো কি, কেউ কেউ দোষ হলে দোষটাকে দোষ বলে, এই দোষ হয়েছে গো এটা, দোষ হলে দোষটাকে দোষ বলে, গুণ হলে গুণটাকে গুণ বলে। আরেক প্রকার পরমাংশ আছেন, তারা কি করেন, দোষের মধ্যেও গুণটাকেই দেখেন। কিন্তু যেসব পরমাংশ গুরু বৈষ্ণব শিক্ষাদান করতে বসেছেন তাদেরকে অ্যানালিটিক্যালি বলতে হয়, মনে হয় যেন উনি দোষ দর্শন করছেন, আসলে করেন না, এগুলো না করলে জগতের লোক শিখবে না, এই জন্য বলতে হয়। সেই জন্য বলছেন দোষটাকে দোষ বলা গুণটাকে গুণ বলা, এ এক ধরনের বিচার জগতে। আরেক ধরনের বিচার আছে যে দোষ করেছে তথাপি দোষটাকে দেখেন না, গুণ দেখেন, গুণটাকে দেখেন। আরেক ধরনের বিচার আছে গুণে ভর্তি, গুণে একেবারে ভর্তি, তার মধ্যে দোষ আরোপ করছেন। এর বলছেন দোষান পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তী কিচিৎ ন ভবাদিশা দ্বিজ ভবাদিশা দ্বিজ গুণাংশ ফলগুণ করি বহুলি করিষ্ণব মহাত্মাস্তেষু অবিদ্যত ভিবা ভবানঘম। কেউ কেউ আছে অল্প গুণ কার মধ্যে আছে, এটাকে বাড়িয়ে একেবারে বললে বাহ খুব ভালো, এর এইভাবে এইভাবে তার গুণাবলীকে পরিস্ফুটিত করেন। আর কেউ কেউ আছে গুণের আকর শুধু শুধু দোষ দেবেন, যেমন ঈশ্বর, যেমন আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভুর ওই যে যাকে ওই যে কি পুরী ছিল, তিনি এবার দোষ দেখছেন, চৈতন্য মহাপ্রভুকে বলছেন, তিনি বলছেন রামচন্দ্রপুরি এই ঘরের মধ্যে এই সন্ন্যাসী মিষ্টি খায়, তাহলে পিঁপড়েকে কোথা থেকে এলো, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, সে ওনাকে গুরুবুদ্ধিতে দণ্ডবোধ করেন, কারণ উনি ভগবান, এ আমার গুরুদেবের গুরু ভাই, সম্মান করতে হয়, এই জন্য সম্মান করেন। আর ও ঘরের মধ্যে গম্ভীরাতে এসে গালাগাল দেবেন, কি সন্ন্যাসী হয়েছে, হ্যাঁ এত লোভ, এখানে নিশ্চয়ই মিষ্টি খায়, তাহলে এত পিঁপড়ে এলো কোথেকে, চৈতন্য মহাপ্রভু মাথা নিচু করে থাকে। তাহলে অনন্ত গুণের আকর শ্রী চৈতন্য চন্দ্র তার মধ্যেও দোষ দর্শন করে, এত খায়, এ কি এত খায়, এইরকমভাবে। তাহলে উদাহরণটা পরিষ্কার হয়ে গেল, রামচন্দ্রপুরি সাক্ষাৎ ভগবানের মধ্যে দোষ দেখছে, ভক্তদের মধ্যে দেয় কত তোমার ধন আছে এত খাও তুমি, এত খাও কেন, নিজেই খেতে দিল, নিজেই খেতে দিয়েছে, আর একটু খাও আর একটু খাও, খাই জোর জোর করে খা, খাওয়া শেষ হয়ে গেলে বলছে এত খাও তুমি, আর দেওয়ার সময় তুমি দিলে জোর করে দিলে, আর একটু খাও, এই পরমাণুটা একটু নাও, এটা নাও, জোর করে খাওয়ালো। পুরীর স্বভাব এই, জোর করে করে যেচে যে খাওয়াবে, খালি বুঝে কত তোমার ধন আছে, তুমি সন্ন্যাসী শুনেছি এত খাও, এ কি বলে নিন্দা করবে। সেই হচ্ছে চৈতন্যচন্দ্র তাকেও নিন্দা করছে, সেই জন্য দেবী বলছেন যে কেউ কেউ ব্যক্তি আছে অল্প গুণকে মহাপুরুষগণ বহু করে দেখেন, আর আপনি সর্বমঙ্গলের যে আকর শঙ্কর শিব তার মধ্যে এত দোষ দর্শন করে, আপনি ছাড়া আর কে দর্শন করবে। যাক বলছেন যদ্যাক্ষরম নাম গিরে রীতম নৃণাম সকৃত প্রসঙ্গাদ অগমাসুহন্তি তৎ পবিত্র কৃত্রিম তমলঙ্গ শাসনম ভবানহো দৃষ্টি শিবম শিবেতরা। একমাত্র আপনি দেখলাম এই শিবের সঙ্গে বিদ্বেষ করছেন, বাকি যে শিব এই দুই অক্ষর নাম উচ্চারণ করলে মঙ্গলের আকর হয়ে দাঁড়ায়, আর তাকে আপনি এইসব অমঙ্গল। যাক এক কথা আমি জগৎকে শিক্ষা দিয়ে যাই, সেটা কি, যখনই দেখবে কোনো মহাপুরুষের নিন্দা হচ্ছে কান খুলে শুনে রাখো, যখনই কোনো জায়গায় কোনো মহাপুরুষের নিন্দা হচ্ছে গুরু বৈষ্ণবের নিন্দা হচ্ছে সেই সময় কি করতে হবে, দেবী বলছেন সেখানে কানটাকে জোরে বন্ধ করে সেখান থেকে চলে যাবে, আর যদি ক্ষমতা থাকে সেই ব্যক্তিকে বিচার করবে, আর যদি যদি পারো তার তার জিহ্বাটাকে ছেদন করে, কেন এই মহাপুরুষের নিন্দা করলি তুই, জিহ্বা ছেদন মানে আমি বলছি না ছুরি নিয়ে যাওয়ার জিভটাকে কাটো, এত গণ্ডগোল লেগে যাবে চারিদিকে, তার মানে হলো তার জিহ্বা স্তম্ভন করবে আর কোনো কথা বলতে পারবে না সে। কর্ণ পিধায় নরয়াত যদকল্প ঈশে ধর্মা বিতরিয়স শ্রীণীভীর নিভীরসমানে ছিন্দাত প্রসদ্য রসতি মসতাত প্রভুশ্চেত জিহ্বাম অসুনাপি তত বিসৃজ্যেত স্বধর্ম। মহাপুরুষ আমার গুরুবর্গের নিন্দা হলে হয় তুমি যদি দুর্বল হও সেখান থেকে কান ঢাকা দিয়ে সেখানে চলে যাও, সে নিন্দা যেন তোমার কানে না আসে, নাহলে তার জিহ্বা ছেদন করতে সমর্থ করো, আর নাহলে নিজের দেহটাকেই ছেড়ে দাও, যে দেহতে আমি শিবের নিন্দা শুনেছি সেই দেহ আমি রাখবো না বলে কি করলেন, তিনি বসে পড়লেন এবং আস্তে আস্তে যোগাগ্নি শান্ত হয়ে গেলেন, এবং মন্ত্র জপ করতে করতে যোগাগ্নিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কি করলেন নিজের শরীরকে জ্বালিয়ে দিয়ে হাহাকার মেচে গেল চারিদিকে। সঙ্গে সঙ্গে কি হলো, এখান থেকে খবর চলে গেল শঙ্কর ভগবানের, শঙ্কর ভগবান সেখানে রয়েছেন হিমালয়ে, শঙ্কর ভগবানের কাছে খবর চলে গেল দেবীর শরীর জ্বলে গেছে। শঙ্কর একেবারে শুনে একবারে অট্ট আহা করে হাসতে আরম্ভ করলেন, দিদি জানেন ঘটনা কি ঘটবে, ও অট্ট অট্ট হাসছেন আর পাহাড় পর্বত যেন কাঁপছে, কেঁপে কি করলেন এরম জটা থেকে এরমভাবে ছিঁড়ে এরমভাবে ফেললেন মাটিতে, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বিরাট একটা দৈত্যের মতো বেরোলো সেটা। সেখানে কী হলো, অট্ট হাসতে হাসতে এবার বেরোলেন সেখান থেকে, এরা বেরোলো বীরভদ্র নামে সেই এক বিরাট শক্তি ভগবান সঞ্চারিত করলেন, জটা এরকম সব উলঙ্গ হয়ে গেছেন তিনি এরকমভাবে, আর সে রূপ দেখলে পরে লোকে ভয় পাবে, যে কদিন আগে দেখিয়ে দিল বদ্রী কেদারনাথে, সমস্ত একবারে ছাই চেপা করে দিল ভগবানের অট্টহা, যা ব্যবিচার করবি ধামেতে, আমার ধামেতে সব এক বিটমাট করে সব মুছে দিয়ে গেল। একে বলে শঙ্কর, এর নাম হলো শঙ্কর, পোকার মতো মানুষগুলোকে শেষ করে যা জঞ্জাল সব কোথাকার সব এসছে। এখানে এবার কি হলো, রেগে গেলেন বীরভদ্র, এবার এলেন বীরভদ্র, প্রভু আদেশ করুন যাও দক্ষ যজ্ঞ যজ্ঞস্থানে, সব নন্দিয়া নন্দী ভিরিঙ্গে সব ছুটলো, সব চলো ফুল ট্রুপস ভূত পেট সব ভীষণ নাচতে নাচতে সব চললো, গিয়ে কোথায় গেল দক্ষ যেখানে যজ্ঞ, দক্ষ যজ্ঞতে আসার আগে থেকেই সেখানে সব ভৃগু আদি ঋষি যজ্ঞ করতে বসছে, বলে কী হলো, কোনো ঝড় ঝঞ্ঝা নাই কিছু নাই, কালো হয়ে গেছে চারিদিকে, ইচ্ছু ওইখানে কালো দেখতে পশ্চিম দিকে, ব্যাপারটা কি তা তো বুঝতে পারছি না, কিছুক্ষণ পরে দেখে ঝড়ের বেগে সব এসছে উল্কার মতো, এসে ভাঙ চুর যজ্ঞস্থান একেবারে লুট পাট, কেউ যজ্ঞের মেখালা ভাঙছে, কেউ মুতে দিচ্ছে। ভূতেরা তো কী করবে, ভূতরা যজ্ঞের উপর দাঁড়িয়ে দেয়, মুচছে, পায়খানা করে দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, হাড় রক্ত মাংস ছুটছে। আর এই যা ঋষিগুলো আছে তাদেরকে পেটাচ্ছে দুমদাহা ধরছে আর মারছে। তখন ভিগু কি করলেন, ভিগুলে তো মহা মুশকিল, তখন কী করলেন যজ্ঞেতে আহত, যেই দেখলেন এরকম ডেঞ্জারাস অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, তখন যজ্ঞের মধ্যে আহতি দিয়ে দিলেন মন্ত্র বলে। সেখানে রিভু নামক দেবতাগণ আবির্ভাব হলেন, মানে সৈন্যবাহিনী, যেসব সৈন্যবাহিনী এদের সঙ্গে লড়াই করবে। কেন ঋষিমুনি কী করবে, ভিগুর দাঁড়িটাকে ধরে এক টান মেরে ছিঁড়ে ফেলল ভগ, হ্যাঁ তার একবার অবস্থা কায়ল করে দিল। পূষা তার দাঁতগুলো হেসেছিল যখন অপমান করেছিল শঙ্করকে, তখন পূষা হি হি করে হেসেছিল, তার দাঁতগুলো ফেলে দিল সব, হ্যাঁ সব অন্ধ করে দিল কাউকে, এইবার করে দিয়ে যজ্ঞ ভজ্ঞ ধ্বংস করে দিয়ে দুম দাম একেবারে অবস্থা কায়ল চলে গেল, সব যজ্ঞ শেষ, দেবতারা সব পালিয়ে গেলেন। এখন ভয়ঙ্কর অবস্থা, কি করা যায়। তখন সবাই মিলে চিন্তা করলেন কি করা যায়, দক্ষের এই যে যজ্ঞ হলো, আর দক্ষের গলাও কেটে দিয়েছে, প্রতিজ্ঞায় করেছে দক্ষ ছাগমুণ্ড হবে, দক্ষর গলা কেটে আগুনে দিয়ে যা মুন্ডটাই পুড়ে গেছে, দক্ষ এখন বসে রয়েছে, পড়ে রয়েছে অবস্থা। শেষে কি হলো, তারপরে যখন দেখা গেল তারপরে দৃশ্য হলো আশ্চর্য দৃশ্য, শঙ্কর ভগবান সতী চলে গেছেন তিনি একলা, দক্ষযজ্ঞ বিনাশপ্রাপ্ত হয়েছে, বিরাট ক্রোধ তার, সে তার ক্রোধটাও কী জন্য সেটা তুমি প্রকাশ করেছেন। এবার শান্ত হয়ে হিমালয়ের একটা প্রান্তরে বসে রয়েছেন, যেন মনে হচ্ছে সমস্ত ঝঞ্ঝাবাদ চলে গেছে, শান্ত হয়ে এবার চিন্তা করছেন ভালো করে। সেই সময় ব্রহ্মা আদি সমস্ত দেবগণ সব এসছেন, এসে অলকাপুরী সেখানে হিমালয়ে সেখানে এসে শঙ্কর ভগবানকে স্তুতি করছেন, স্তুতি করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন, দেখুন যা হওয়ার হয়ে গেছে আপনি ক্ষমা করে দিন। শঙ্কর ভগবান বললেন আপনারা এসব কী বলছেন আমাকে, আমি ক্ষমা করে দেবো, আমি কাউ দোষী দর্শন করি না, যে ক্রোধ আমাকে দেখাতে হয়েছে, যে আমাকে শাস্তি দিতে হয়েছে, এটা না হলে হবে না, কেন ওরা মর্যাদা লঙ্ঘন বুঝবে না, এই জন্য আমাকে এই শাস্তিটা করতে হয়েছে, বাকি আমি কাউ দোষ দর্শন করি না, বলুন কি করতে হবে। বলে দক্ষ তো মরে গেছে, যজ্ঞ তো পূর্ণ হয়নি, তা আপনি দয়া করে যজ্ঞের ভাগ অবশ্যই গ্রহণ করুন আর একে পুনর্জীবন দান করুন, যজ্ঞক্ষেত্রে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আপনি, তাদের অঙ্গ বই অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, বিভিন্ন অঙ্গ, সে অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, সে অঙ্গগুলোকে এবার ফিরিয়ে দেন আপনি। এইভাবে কি করলেন, প্রার্থনা করার ফলেতে ধীরে ধীরে কী হলো, শঙ্কর ভগবান শান্ত হয়ে তাদের সঙ্গে আবার সেই ব্যবস্থা করলেন, যাতে যার যার শঙ্কর ভগবান আশীর্বাদ করে ঠিক আছে, কাউ যদি দাঁতগুলো পড়ে দিয়ে থাকে সে পিঠে খাবে, সে আর শক্ত জিনিস খেলো না, কাউ চোখ নেই সে অন্য চোখে দেখবে, ব্যবস্থা অল্টারনেটিভ করে দিলেন। এইভাবে ধীরে ধীরে সব ব্যবস্থা করে দিলেন, আর যজ্ঞস্থান থেকে দক্ষ ছাগমুণ্ড পেয়ে গেল, ছাগমুণ্ড যোজনা করা হলো, ছাগমুণ্ড পেয়ে উঠে এবং ছাগমুণ্ড দেবা স্তুতি করতে আরম্ভ করলেন শঙ্কর ভগবানকে, প্রচুর স্তুতি করলেন যে প্রভু আপনি সব, আমি না বুঝে এই সব করেছি, তার উপযুক্ত যা হওয়ার হয়েছে। এইভাবে দক্ষ বিরাট স্তব করতে আরম্ভ করলেন, স্তব করার পরেতে শঙ্কর ভগবান সন্তুষ্ট হলেন। যাই হোক, এইভাবে দক্ষ কি হলো, সাপগ্রস্ত ছিলেন, তারপর এই অবস্থা এলেন। এবার কাল আমি আলোচনা করবো এই বিষয়ে, আর একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে দক্ষ প্রজাপতি এখন ছাগমুণ্ড পেলেন ভালো, পেয়ে শঙ্করকে স্তব করলেন, আমরা কালকে এটা দেখব, কিন্তু অন্তরে তো একটা খটকা লেগে রয়েছে, খটকা মানে অন্তর থেকে কিন্তু শঙ্করের প্রতি পরিপূর্ণ একবারে ক্ষমা যাচনা আসেনি, বোঝা গেল কি বললাম, বাইরের দৃষ্টিতে ভয় পেয়ে তিনি ক্ষমা চাইলেন, সবই করলেন, স্তুতিও করলেন, অন্তর থেকে যে একেবারে নির্মল ভাব সেটা হয়নি। সেই জন্য সে আবার চাক্ষুষ মন্বন্তরে প্রচেতাস দক্ষরূপে আবার জন্মগ্রহণ করেছিলেন। এই ছাগমুণ্ড ফেলে দিয়ে ছাগমুণ্ড মানে দেহটাকে ছেড়ে দিল, আবার এই দক্ষ জন্মলাভ করেছিল চাক্ষুষ মন্বন্তরে, প্রচেতস প্রচেতস দক্ষরূপে আবার জন্মগ্রহণ করেছেন। কীভাবে তিনি জন্মগ্রহণ করে এ ধরনের লীলা করেছেন সেসব কথা আমরা আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুবশে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো নমো।